বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধু বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধব বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবাচার্য কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নভবিষ্যদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহম পুনতবালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরজ্জলক্ষ্মী ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়ামিগ দৈতেপসিতম বোধাবধু বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎপাদ পল্লবনখ চন্দমনি ছটায় বিস্ফুজিত গোবধূস্বদর্শি পূর্ণাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তরবিভূষিত বামভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বারাণসীপুরপথি ভজবীশনাথ বাগীশজস্বদনে লক্ষ্মীর্যশ্চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোসনাদাসু অপবর্গবৎমনি শ্রদ্ধারতি ভক্তিরনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোসনাদাসু অপবর্গবৎমনি সদ্যারতি ভক্তি রনুক্রমিষ্যতি। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যতক্ষণ আমরা অনন্তের সঙ্গে সংযুক্ত না হতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের অনন্তকালের অভাব অভিযোগ কিছুতেই যেতে পারবে না। সকালে প্রাতকালীন অধিবেশনে আলোচনা করা হয়েছিল অনন্তের সঙ্গে বদ্ধজীব ক্ষুদ্র জীব অনন্তের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না, সম্ভব নয়। ভগবান অনন্তদেব বিভিন্ন গুরু বৈষ্ণবের সাধুর রূপ ধারণ করে এই জগতে বিচরণ করছেন, বিভিন্ন ভাবে বদ্ধজীবকে কৃপা করার এবং কৃপা করে নিত্য জগতের সন্ধান দেওয়া। শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার সমগ্র জীবনে যেসব আদর্শ প্রকাশ করেছেন সেগুলো আমাদের আলোচ্য বিষয়। নিত্যানন্দ প্রভু বলরামকে কিরমভাবে সম্মান দিতে হবে সে সম্বন্ধে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই অনেক কথা বলেছেন চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃততে। অনন্তের আসন না হলে, অনন্তের আসন না হলে ভগবান কখনো অধিষ্ঠিত হন না। আপনারা অনেকেই প্র্যাকটিক্যালি অনুভব না করলেও থিওরিটিক্যালি দেখেছেন, আমরা দেখেছি ভগবান অনন্তের শয্যায় শুয়ে থাকেন। বাস্তবিক পক্ষে অনন্তের শয্যায় শুয়ে থাকেন না, শুধু অনন্তদেব না হলে কিছুই হয় না। সহস্রপত্রম কমলম গোকুলাক্ষম মহৎপদম তৎকরণিকানম তদংশ তদ অনন্তাক্ষ অনন্তাংশ সম্ভব। সহস্রপত্রম কমলম গোকুলাক্ষম মহৎপদম, যেটাকে গোকুল বলে জানে, যেটাকে গোকুল বলে লোকে জানে, যেটাকে বৃন্দাবন ধাম আপনারা জানেন, অনন্ত ভগবান এই ধামের স্বরূপ প্রাপ্ত হয়ে ভন ধাম মেনে রেখেছেন, নিজেকে নিজেকে ধামের রূপে প্রকাশ করে ভগবানের লীলাকে তার উপরে এইসব লীলা হয়ে থাকে। ব্রহ্মসংহিতার কথা, এটা প্রামাণিক কথা, সহস্রপত্রম কমলম গোকুলাক্ষম মহৎপদম, এটা হচ্ছে তৎ অনন্তাংশ সম্ভব, অনন্ত থেকেই এসব হয়েছে। ভগবানের যত রকমভাবে যত সেবা আছে অনন্তদেব ছাড়া হয় না। ভগবানের যে আবাস যেখানে থাকেন, ভগবানের আবাস আরাম খরম পৈতা যেটা উপবীত, যে সিংহাসনে বসেন, যে খরম পরেন, যে উপাদান বালিশ, সমস্ত কিছু অনন্তদেব বিভিন্ন রূপ ধারণ করে ভগবানের সেবা করেন। আবার সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে ভগবানের অন্যরকম একটা সেবা করেন, সেটা হচ্ছে কি ভগবানের অনন্ত গুণগান করেন। ভগবান যেটা চান জগৎবাসীকে এইসব কথা শোনাও, আমার কাছে নিয়ে এসো, এইসব সেবা তিনি সাধুগুরু বৈষ্ণব রূপে করে থাকেন। অনন্তদেব বিভিন্ন রূপ ধারণ করে, দশবিধ রূপ শুধু না, আমরা বলবো অনন্তদেব সৃষ্টির, এই যে সৃষ্টির প্রকরণ আমরা আলোচনা করেছিলাম, অতি বিস্তৃত রূপে আলোচনা করতে হয়তো পারি নাই, কিন্তু সৃষ্টির প্রকরণে জেনে রাখবেন সৃষ্টির সাহায্য করতে এই অনন্তদেব কারণান্বসায়ী মহাবিষ্ণু রূপ ধারণ করেছেন। আবার সৃষ্টির সাহায্য করবার জন্যই তিনি গর্ভদগোসায়ী বিষ্ণু রূপ ধারণ করেছেন, তিনি আবার ক্ষীরদগোসায়ী অনিরুদ্ধ বিষ্ণু রূপ ধারণ করেছেন, যেটাকে আপনারা মহাবিষ্ণু বলছেন, কারণ সাগরে শয়ন করে রয়েছেন, যেটা সম্বন্ধে আগেও বলেছিলাম, যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড বেরিয়ে আসে আবার অন্তরে প্রবিষ্ট হয়, তিনি অনন্তদেবেরই অংশ। বলরাম শঙ্করসং বিভিন্ন রকমভাবে তিনি আমাদের সৃষ্টির কর্মেও সহায়তা করছেন। তার কথা ভগবান স্বয়ং বলেও শেষ করতে পারেন না। ভগবান স্বয়ং যদি অনন্তের মহিমা বলতে যান বলরামের, তিনি বলতে পারেন না। তাহলে আমরা দেখলাম অনন্তের আসন না হলে ভগবান তাতে অধিষ্ঠিত হন না। অনন্তের আসন কী করে হয় একটু আগেই আলোচনা করলাম, যেহেতু আমরা ক্ষুদ্র জীব অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি না, ভগবান ইচ্ছে করে সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করেন, করে মনুষ্যলীলা করেন, এই জগতে অবতীর্ণ হন, তখন আমার তার সঙ্গে গুরু রূপে বৈষ্ণব রূপে তার সঙ্গে সম্বন্ধ হয়ে যায়। যদি হয়, সবার হয় না, তাহলে মঙ্গলের রাস্তা খুলে গেল, আর কোনো অনন্তদেবী এসছেন ওই রকম রূপে সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে, কারণ অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যাচ্ছে না। আমরা বললাম আমি যদি আমার হৃদয়টাকে অনন্তের সঙ্গে সংযুক্ত না করি, তাহলে কোনোদিনই ভগবান এসে আমার সিংহাসনে বসবেন না। আমার হৃদয়ের সিংহাসনে কখনোই ভগবান আরূঢ় হবেন না, বসবেন না, যতক্ষণ না পর্যন্ত আমি অনন্তদেবকে ডেকে এনে আমার হৃদয়ে বসাব, ততক্ষণ পর্যন্ত ভগবান আসবেন। কথাটার ভালো করে উপলব্ধি করতে পারলাম না, এটার মানেটা কি অনন্তদেবকে ডেকে এসে বসাব। বাস্তবিক কথা হলো যখনই মানুষ সদ্গুরু বৈষ্ণবের শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভক্তির ক্রিয়া শুরু করে, ধীরে ধীরে এসে ভজন করতে করতে এমন একটা অবস্থায় হয়, শোবন কীর্তন জলে করে সেচন, কি করেন শোবন কীর্তন জলে করে সেচন, শোবন কীর্তন জলে সেচন করতে করতে এই যে কৃপার ভক্তি লতা বীজ পড়েছিল, তার থেকে অঙ্কুর হলো, অঙ্কুর থেকে লতা বেরোলো, এবং লতা বেরিয়ে লতা ওপরে উঠতে পারছে না। লতার নিয়মই হলো যেখান থেকে বেরোবে সেখানে গড়িয়ে চলে যাবে, যদি কিছু অবলম্বন দাও তাহলে সেটাকে পাকিয়ে উঠবে, তাই তো? লতার ধর্ম হলো যদি কোনো অবলম্বন পায় তাহলে সেটাকে আশ্রয় করে ওপরে উঠবে। ঠিক সেরকম আমরা ভক্তিরাজ্যে এসে অনেক বাহাদুরি দেখাতে পারি, অনেক ক্রিয়াকর্ম আমরা দেখিয়ে দিতে পারি, কিন্তু যেহেতু আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের বাস্তব অবলম্বন গ্রহণ করি না, সেই জন্য আমাদের ভজনে অগ্রগতি হয় না। জগতের লোকগুলো এতই বোকা, তাদেরকে সামান্য খাওয়া দাওয়া, সামান্য বৈভব, সামান্য কিছু দেখিয়ে দিলে তারা মোহিত হয়ে গেল। তারা ভগবত তত্ত্ব বোঝে না, এত তারা মাথায় নিতে পারে না। বাজারের লোক গল্প কথা শুনতে চায়, কোনো জায়গায় আমি কথা বলে শান্তি পাই না। হাজার লোক হলেও কি একটা লোক হলেও কি, যেখানে সেখানে হরিকথা বলে আমি শান্তি পাই না। কিছু লোকে বোঝে না, গল্প শোনে, একটু নাচতে চায়, এইসব তাদের চরিত্র। বাস্তব সত্য কথা শ্রবণের অধিকার সবার বাস্তবেই নাই। যদি অভিমান করে বলেন আমি সত্যি কথা শুনে নেব, আপনি বলতে থাকুন, তাহলেও হবে না। আমি যদি অভিমান করে বলি আমি সত্য কথা শুনে নেব, আপনি বলুন, তাহলেও হবে না। কেন, সত্যকে শুনবার জন্য মিনিমাম একটা কোয়ালিফিকেশনের দরকার পড়ে, কম করে একটা যোগ্যতার দরকার পড়ে, সেই যোগ্যটাও আমাদের থাকে না। সাবমিশন না হলে, বশ্যতা স্বীকার না করলে কখনোই অপ্রাকৃত জগতের কথা কানে ঢুকছে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়। পরিপাত, পরিপোষণ, সেবা তিনটে কন্ডিশন বলেছিলাম। বাস্তবিক পক্ষে আলোচনা সত্য হলেই যে আমি শুনে নেব এমন কোনো কথা নেই। সত্য শুনবার জন্য যোগ্যতা দরকার আমি বলেছি, আর এই যোগ্যতা লাভ হলে তারে ধীরে ধীরে অন্তঃকরণ পরিষ্কার হতে পারে। চেত দর্পণ মার্জনম ভব মহাদেবনা দেবাগ্নি নির্বাসমন, চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম সেবৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবুধির জীবনম আনন্দানবুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তনকেই সর্বোপরি স্থান দেওয়া হয়েছে। এই সম্বন্ধে আবার কালকে আমি আলোচনা করব, শ্রীল প্রভুপাদ কী বলেছেন এই সম্বন্ধে, কেন শ্রীকৃষ্ণ সংকীর্তনকে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হলো, নারায়ণ সংকীর্তন, রাম সংকীর্তনের কথা বলা, এটা তো আপনাদের বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না, আমরা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণ করে দেবো, আমরা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণ করে দেবো কেন এই কথাটা বলা হলো। এর মধ্যে কোনো আমাদের বায়াসনেস নেই, কোনো জেদ নেই, অহংকার নেই, এটা সমগ্র শাস্ত্রের একটাই নির্ণয়। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এটার অর্থ কি কালকে আমি আলোচনা করব। আমি যদি গুরু বৈষ্ণবের সঙ্গে, শুদ্ধ গুরু বৈষ্ণব নিতায়ের চরণ কমলের মধ্যে সমস্ত গুরু বৈষ্ণবের স্থান আছে, নিতায়ের চরণ কমল যেটাকে বলরামের চরণ দেখছেন, ওখানে সমস্ত গুরু বৈষ্ণবের স্থান। গুরু বৈষ্ণবের সঙ্গে যখন আমার সম্বন্ধ হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে অনন্তদেব আমার ওপর পূর্ণ কৃপা করতে বাধ্য হবেন। যখনই আমার শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, তিনি আমাকে পূর্ণ কৃপা করলেন, তখন অনন্তদেব কৃপা করতে বাধ্য হবে। সেই কথাটাই আমি কদিন আগে আলোচনা করেছিলাম, কেউ খেয়াল করেননি। সেখানে ভাগবতেরই একটা শ্লোক বলেছিলাম, আলোচনা করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে শ্যাম স এষ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরম অতিতরন্তি যদি চ দেব মায়াম ন মমাহমিতি ধি স শৃগাল ভক্ষে। বলছেন যে শ্যাম স এষ দয়েদ অনন্ত, যাকে অনন্তদেব কৃপা করে দেন গুরু বৈষ্ণব রূপে, যে শামস এষ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত বদম যদি নির্বলিকম। দুটো কথা গুরুত্বপূর্ণ, সর্বাত্মনা আশ্রিত পদম অর্থাৎ সর্বতভাবে হৃদয়ের মধ্যে আমি আমার, এ বিষয়টাকে সম্পূর্ণ মুছে দিয়ে হ্যাঁ সর্বাত্মনা আশ্রিত পদম, সর্বতভাবে ভগবানের চরণে আশ্রিত হওয়া মানে হলো গুরু বৈষ্ণবের চরণে আশ্রয়, ভগবানের চরণকে সোজাসুজি আশ্রয় করা যায় না। সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম, এখানে অলিক আর নির্বলিক বলে দুটো শব্দ আছে। অলিক মানে হচ্ছে কল্পনাপ্রসূত, নকল বানানো কাল্পনিক ইত্যাদি মানে হয় অলিক, আর নির্বলিক মানে হচ্ছে নিষ্কপট। নির্বলিক মানে হলো একেবারেই নিষ্কপট। তাহলে যিনি সর্বাত্মনা আশ্রিত পদম হবেন তিনি অবশ্যই নিষ্কপট, আর যিনি নিষ্কপট হবেন তাইনি যখন আত্মনিবেদন করবেন সেটাতে কোনো ভেজাল থাকতে পারে না। আর এই ধরনের যখন কন্ডিশন হয়, অবস্থাটা হয়, কোনো জীবাত্মা যখন এইভাবে শরণাপন্ন হন, যে শামস ঈশ দয় ঈদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম, তে দুস্তরম অতিতরন্ত চ দেব মায়া, তাকে দেবমায়া এই মায়া স্পর্শ করতে পারে না। তে দুস্তরন্ত চ দেব মায়াম, আর ন মমাহমিতি সশিগাল ভক্ষে, এই যে আমার শরীরটা যে কোনো সময় শিয়াল কুকুর খেয়ে নিতে পারে, শিয়াল কুকুর যে কোনো সময় আমার এই শরীর নিয়ে মহোৎসব করে নেবে। ভক্তিমন্ত্র কীর্তনে বলছে বিহঙ্গ পতঙ্গ বিহার করিবে ইত্যাদি কীর্তন বলেছেন, এ শরীর শ্মশানেতে পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাতে বিহার করিবে, কত ঘটনা দেখা এরকম আশ্চর্য এসব ঘটনা। বিকেলবেলা মদ খেয়ে পড়ে রয়েছে সন্ধ্যেবেলা, বন্ধুরা বলছে বাড়ি যা শিগগিরি, ও যাবে না জোর রয়েছে। এই ধামের ঘটনা আমাদের, এই সেখানে সে বাড়ি গেল না, ওরমভাবে গাছের তলায় পড়ে রইল, বন্ধুরা চলে গেল, যে যার পাড়া যে দেখছে বলছে বাড়ি যা, এরমভাবে পড়ে রয়েছিস, সে গেল না। রাত্রিবেলা আটটা নটা বাজতে বাজতে শিয়াল চলে এলো, শিয়াল এসে মহোৎসব করে নিল, সকালবেলা উঠে দেখে খালি মুখটা চেনা যাচ্ছে, বাকি সব খেয়ে নিয়েছে শিয়াল। এই হচ্ছে আমাদের শরীর, এই হচ্ছে আমাদের শরীর। এই শরীরের পরিণতি সম্বন্ধে যারা দিনরাত পরিণাম পেয়েছিলাম, ইদম এই যে ইদম শরীরম, এই যে শরীরটা পরিণাম পেয়েছিলাম, সবসময় পরিণাম এর চিন্তা করতে হয়, না করলেই এই শরীরের ওপর আমি আমার বুদ্ধি আসবে, ভোগ্য বুদ্ধি, আমি মেয়ে ছেলে ওরা ব্যাটা ছেলে, এই করে আস্তে আস্তে ভোগ্য বুদ্ধি এসে মানুষকে হাত করা দেবে, এটাকে বলে বন্ডেজ। পুংসাম স্ত্রিয়া মিথুনে ভাব মেতম তয়োর মিথ হৃদয় গন্থিমাহু, কি বলছেন পুংসাম স্ত্রিয়া, পুরুষ এইখানে পুংসার মধ্যে শরীর নয়, এখানে স্ত্রী পুরুষ, পুংসাং স্ত্রিয়া মিথুনি ভাব মেতম তয়োর মিথো হৃদয় গন্থিমাহু, এদের দুজনের মধ্যে যে ভাব স্ত্রী পুরুষ এই হচ্ছে বন্ধন, ব্যাস এই সংসারে ফেলে দিল, এই এবার সংসারে চলল, অনন্তকাল এই সংসার চলছে। শ্রীল ঠাকুর এবার কীর্তন করে আমাদের বোঝাবার জন্য বলছেন, কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বৃথা জিন যায়। তাহলে যে শামস ঈশ দয়েদ অনন্ত সর্বাত্মনাশ্রিত পদম যদি নির্বল, যদি নির্বলিকম তে দুস্তে দুস্তরম অতিতরঞ্চিত চ দেব মায়াম ন মমাহমিতি সশিগাল ভক্ষে, আমি আমার বুদ্ধি এই রক্ত মাংসের এই শরীর যেটা শিয়াল কুকুর খেয়ে নেবে এটা নিয়ে আর এইসব বুদ্ধি আসবে না, যার উপর অনন্তদেবের কৃপা হয়েছে। এটাকেই বলে অনন্তদেবের কৃপা হওয়া। আর অনন্তদেবের যদি ঠিক যে প্রসিডিওরে, যে পদ্ধতিতে অনন্তদেবের কৃপা প্রাপ্তির কথাই বললাম, অনেকেই এরকমভাবে অনন্তদেবের কৃপা পেয়ে গেছেন। শুধু তাই নয়, আমি ব্যাসাসনে বসে বলছি আমিও অনন্তদেবের কৃপা প্রাপ্ত হয়ে তবেই আপনাদের সামনে কোনো কিছু সাহস করছি। বলদাওজি মহারাজ নিত্য সিদ্ধ, যে দাওজি মহারাজকে অনেক সন্ত মহাত্মা, সিদ্ধ মহাত্মা যথা, তারা বলদাওজি মহারাজকে সকালবেলা কাঁধের মধ্যে হাল মুসল নিয়ে বেরিয়ে যেতে দেখছেন ওই মন্দির থেকে। সেই মন্দিরে গুরুপাদ পদ্মের কৃপাতে আমার সেবা করবার সৌভাগ্য হয়েছিল বলদাওজি মহারাজ। আশ্চর্য, বলদাবের কৃপা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সম্ভব, তাকে বলা অনন্তদেব। বলদাওজি মহারাজের কৃপা হলে আর কিছু, নিত্যানন্দ যাকে বলে। কেন বলে, এটা ভগবান নিজেকে নিজে দিতে পারেন না। ভগবান যদি মনে করেন এর কাছে আমি যাবো, যেতে পারবেন না। ভগবানের নিয়ম আছে, ভগবান তৎপ্রকাশ এবং তৎশক্তির মাধ্যমে, কি এইসব কথা আমি পরে আলোচনা করব, তখন করবেন। আর নিত্যানন্দ প্রভু বলরাম, তার প্রতিজ্ঞা আছে, শিওরে নাম প্রতিজ্ঞা করেছেন তিনি হাত তুলে, অতব সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, কি বলেছে, অত ব সংসারাম বুধি তরণ মই লগে, তোমাদের সংসার সাগরকে পার করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। অত ব সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, হে কি বলছেন, দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, সম্পূর্ণ দায়িত্বটা আমি নিলাম, কিন্তু তুমি পার হবে কি, আগে বলো পার হবে কি না, আর যদি পার হও তাহলে আমারে কিনিয়ান হো ভজগৌরহনি, পার হবে, মিথ্য কথা বললে হবে না, অনন্ত সম্বন্ধে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে। সদ্গুরু বৈষ্ণব তার কাছে যে আসে সঙ্গে সঙ্গে চোখে দেখে বলবে এ সত্যি সত্যি চায়, এ কপটতা করছে, সব ধরে নেবে, তাদের লোকানো যায় না, এগুলো শাস্ত্রের কথা আছে বিভিন্ন, এইসব কথা আমি আলোচনা করব, বুঝতে পারবেন। তাদের হৃদয়টা এমন স্বচ্ছ দর্পণ আয়নার মতো, ভগবানের গুণকীর্তন ভগবানের কথা শুনতে শুনতে তাদের হৃদয়টা স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গেছে, তার সম্মুখে যে কোনো আত্মা আসবে সঙ্গে সঙ্গে তারা বলে দেবে কপটতা করে এসছে, এ সত্যি সত্যি এসছে, তারা বুঝতে পারে। এগুলো আমরা সময় সময় আলোচনা উঠবে, সপ্তম স্কন্ধে আসবে। তাহলে আমরা দেখলাম অনন্তদেবের কৃপা কীভাবে হয়। নিত্যানন্দ বলরামজি তিনি কৃপা করে দিলে আর কোনো সমস্যা থাকে না, হয়ে গেল। আর যেখানে নিত্যানন্দ নিজেই প্রতিজ্ঞা করছেন, বিশেষ করে এই এখনকার এই কলিকালে যত জীব তাদের বিশেষ সুবিধা হয়েছে, কারণ নিত্যানন্দ গৌরহরি প্রায় 500 বছর আগেকার ইতিহাসগুলো মানছেন আর গৌরহরিকে মানছেন, এটা তো মহামূর্খতা। 500 বছর 1000 বছর 2000 বছর আগে ইতিহাসগুলো মানছে, গৌরহরিকে মানবে না, গৌরাঙ্গ মহাপ্রভুকে মানবে না, বাহ। কেবল নিত্যানন্দের কৃপা পেলেই সব সমাধান হয়ে যায়, কিন্তু কৃপা চাইতে হবে, কৃপা প্রার্থনা করতে হবে, হৃদয়ের সেরম অবস্থা যেগুলো আমি বললাম সেরম অবস্থা হলে সম্ভব। তা আমরা দেখলাম ভগবান বিভিন্ন রূপে জগতে প্রকটিত হন, বিভিন্ন রূপে জগতে প্রকটিত হন আমরা বললাম। আজকে প্রাতকালীন অধিবেশনে আমরা মোটামুটি আলোচনা করতে করতে এইখানে পৌঁছেছিলাম যে কর্দম ঋষি পুত্রের কাছে বলছেন যে আমি এবার প্রবোধ যাই যাবো, স্ত্রীর কাছে অনুমতি নিলেন, আগে থেকেই বলা কওয়া ছিল। আর ভগবান তার গৃহেতে পদার্পণ করবেন পুত্ররূপে, এটা আগেই বলে দিয়েছিলেন বিন্দু সরোবর তীরে, এখানে আগেই বলে দিয়েছিলেন যে তোমার গৃহে আমি পুত্ররূপে আসব। আর এখন তিনি হৃদয়ত উপলব্ধি করছেন সেই ভগবান এসছেন কপিলজি মহারাজ। প্রবজ্জাগ্রহণের তাৎপর্যটা আমি সকালে একটু ব্যাখ্যা করেছিলাম অল্প। প্রথম কথা হলো পুত্রের ওপরে স্ত্রী অর্থাৎ দেবাহুতির দায়িত্ব দিয়ে গেলে তাহলে পুত্রের একটা দায়িত্ব থাকবে, আর এই পুত্রটা সাধারণ পুত্র নয়, সাক্ষাৎ ভগবান। তার ওপর যদি দায়িত্ব দিয়ে যায়, যে উদ্দেশ্যে কপিল ভগবান এই জগতে এসছেন, কর্দম ঋষি চিন্তা করলেন যে উদ্দেশ্যে এই জগতে এসছেন, স্বাভাবিকভাবে পিতা থাকলে মায়ের দায়িত্বটা পুত্রের কম হয়, স্বামী আছে পিতা আছে, কি যখন কেউ থাকে না তখন দায়িত্বশীল পুত্রের উপর বেশি পড়ে যায়। কর্দম ঋষি চলে যাওয়ার কারণ আমি অন্যায় ব্যতিরিকভাবে ব্যাখ্যা করেছি, অপূর্বপক্ষ পরপক্ষ করে, অর্থাৎ যদি এই বিচার করা যায় যে কর্দম ঋষি কেন চলে যেতে গেলেন, সাক্ষাৎ ভগবান তো তার গৃহে চলে এসছেন, আর তো যাওয়ার দরকার নেই। সেখানে এই দুটো উদ্দেশ্যের কথা বললাম, এক হচ্ছে কপিলজি থাকবেন, তার উপরে যদি মায়ের দায়িত্বটা দিয়ে যায় তা মাকে তো এই মাকে উপলক্ষ করেই তো বলবেন, এটি তো নির্দেশ আছে। আর তার সঙ্গে আমি যদি চলে যাই, আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, তাতে আর একটা সমাধান হবে, আর একটা আনন্দ, সেটা কি ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষ রূপ, ভগবানকে পরোক্ষ রূপে অনুভব করা, এটাও সাধুরা করে থাকে। যে সাধু পরোক্ষ রূপের অনুভব করেন নাই তার অনুভবটা কমপ্লিট নয়, ইটস নট কমপ্লিট। ভগবানকে সর্বভূতে ভগবান আছেন, সর্বভূতে যে কোনো জায়গায় দেখব যে কোনো তার মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন, এটা একটা দর্শন। আর ভগবানকে প্রেমের দ্বারা, ভগবানকে ভগবানের স্বরূপ দর্শন হরিকথা কীর্তনাদির দ্বারা, সবখাত ভগবান উপস্থিত। কেন সংকীর্তন মানেই হলো ভগবান আছেন, যেটাকে বাস্তবিক সংকীর্তন বলা হবে সেখানে ভগবান না থেকে পারেন না, কেন ভগবানের প্রতিজ্ঞা, যেখানেই বাস্তব সংকীর্তন হবে সেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইসব কথা প্রমাণ করে দিয়েছেন, প্রমাণ করেন নাই? রথযাত্রায় সংকীর্তন কালে সমস্ত ভক্তরা দেখছেন মহাপ্রভু উদণ্ড নৃত্য করছেন জগন্নাথের সামনে, আর জগন্নাথ নিজেই জগন্নাথ আবার নিজেই চৈতন্য মহাপ্রভুর সামনে রয়েছেন। জগন্নাথ অবাক হয়ে রথ থেকে দাঁড় করিয়ে দিয়েছেন, রথ টানলে পর আর চলছে না, রথ দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেখছেন নিত্য কীর্তন, তারপর আবার রথ চলছে। কোনো কোনো সময় এমন হলো রথ চলছেই না, বন্ধ, সমস্ত লোক চিন্তিত হয়ে পড়ল, পাণ্ডারা রাজা চিন্তিত হয়ে পড়লেন, কত হাতি ডাকা হলো, পাগলা হাতি তাড়াতাড়ি টানো রথ, রথ পাগলা হাতি এরম্বার টানছেন জোরে যত গায়ের জোর, রথ এক বিন্দু নড়ছে না। মহাপ্রভু হাসছেন, যার নাম জগন্নাথ তোমরা তাকে খেলা ভাবো, এ আবার এটা কি হাতটা এরম বসে রয়েছে আর কি। সঙ্গে সঙ্গে কি হলো, মহাপ্রভু ইশারা করলেন সব হাতি পাতি সরিয়ে দাও, যত হাতি ঘোড়া সব টান সরিয়ে দাও, সব তাতে সরিয়ে দিলেন। মহাপ্রভু ভক্তগণকে বললেন চলে এসো, এসে নিত্য কীর্তন করতে করতে সামান্য একটু মাটা দিয়ে একটু স্পর্শ করলেন জগন্নাথের রথ, টানতে হচ্ছে না, হর হর করে এমনি চলছে, টানতে কাউকে হচ্ছে না, যদি রথ এমনি চলছে কি, খালি মাথা একটু স্পর্শ করে ঢেলে দিয়েছে। ভগবান প্রেমের বশ, ভগবানকে প্রাপ্তি হতে গেলে, ভগবানকে আপন করতে গেলে কোনো কিছুর দরকার হয় না, কালী দুর্গা গণেশ কত কিছু পূজা করতে গেলে আপনাদের বাজারে দৌড়াতে হবে, ফুলমালা আনো কত কিছু করো, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ ভেতরে যদি কিছু ভালোবাসেন ভগবানকে, ব্যাস হয়ে গেল, ওইটি অর্চন। এই জন্য আমাদের চৈতন্য চৈতন্যতে পরিষ্কার বলা রয়েছে স্নেহ সেবা মাত্র অপেক্ষা, কৃষ্ণ ভজনে, কৃষ্ণ প্রাপ্তিতে কৃষ্ণ ভজনে স্নেহ সেবা মাত্র অপেক্ষা। খালি স্নেহ আমাকে কতটা ভালোবাসে, খালি আমাকে কতটা এ ভালোবাসে এইটা দেখেন, এতেই সব সমাধান হয়ে যায়। এখানে আমরা দেখলাম যে মৈত্রমণি আবার বলছেন পঞ্চবিংশ অধ্যায়ে, সে মৈত্রবাচ পিতরি প্রস্থিতে অরণ্যম মাতু প্রিয় চিকিৎসায়া তসমিন বিন্দুসরে অবাৎসিত ভগবান কপিল কপিলহ কি। পিতরি প্রস্থিতে অরণ্যম, পিতরি মানে পিতা, প্রস্থিতে মানে চলে গেলেন অরণ্যে, অর্থাৎ প্রবজ্জা সন্ন্যাস গ্রহণ করে চলে যাওয়ার পর, মাতুহু প্রিয় চিকিৎসা অর্থাৎ মায়ের চরম মঙ্গল বিধান করবার জন্য যে কারণে তিনি অবতীর্ণ হয়েছেন, তসমিন বিন্দুসরে ওই বিন্দু সরোবরের তীরে অবাৎসিত বসবাস করতে থাকতে আরম্ভ করে। পিতা চলে গেছে, বিন্দু সরোবরের তীরেই পিতা ভজন করতেন কর্দম ঋষি ইত্যাদি আমরা শুনেছি। এখানে ভগবান কপিল সেখানে বসবাস করতে আরম্ভ করলেন এবং তম আসীনম অকর্মাণম অকর্মাণম বলছেন, তম আসীনম মকর্মাণম তত্ত্বমার্গাগ্র দর্শনম সসূতম দেবহূত্যাহ ধাতুহ সংস্ময় সংস্মরতি বচহ সংস্মরতি। পূর্বে সেই কথা স্মরণে এলো যে এই যে ছেলেরূপে আমার সামনে রয়েছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান, এ কথাটা স্মরণে এলো। তিনি তত্ত্ব, এই যে সাংখ্যতত্ত্ব প্রকৃতি পুরুষ এই বিবেক তত্ত্ব প্রকাশ করবার জন্য জগতে এসছেন, এটা দেবাহুতি বুঝতে পারলেন, দেবাহুতি জানলে তাহলে তো জানেন সেটা। বিশেষভাবে এখন স্বামী চলে গেছে আরও অসহায়, যখনই স্বামী চলে গেল সব অবলম্বন ছেড়ে দিলেন, আস্তে আস্তে নিজেকে মেয়ে কন্যাগণের এবং পুত্র সাক্ষাৎ ভগবান নিজেকে আস্তে আস্তে গুটিয়ে আনছেন। আর কোনো কিছু মাথার মধ্যে চিন্তা নেই, এবার কী করে বাঁচব, কী করে আমি এপার থেকে ওপারে তত্ত্বগ্রাম জেনে অনায়াসে এই ভবসিন্ধু পার হয়ে আমি চলে যাব, এই চিন্তায় যাকে এতদিন পুত্র ছেলে বলে সম্বোধন করেছিলেন আজকে বলছেন দেবাহুতি বাচ নির্বিন্না নিতরম ভুমন অসদেন্দ্রিয় তর্শনা যেন সম্ভাসমানেন প্রপন্য আন্ধম তমহ প্রভু। নির্বিন্না, নির্বিন্ন হল নির্বিন্ন, যদি পুংলিঙ্গ হয় নির্বিন্না স্ত্রীলিঙ্গ, নির্বিন্না নিতরম ভুমন, হে ভুমন, এখন ছেলেকে ছেলে বলছে না, হে ভূমা পুরুষ, হে ভূমা, ভূমা পুরুষ মানে কি ভগবান, ভূমা মানে অনন্তদেব, হে ভূমা পুরুষ, আমি আমার ইন্দ্রিয়গুলোর এই চাহিদা, ইন্দ্রিয়গুলোর যে চাহিদা, এই ইন্দ্রিয়গুলোর চাহিদা মেটাতে গিয়ে তাতে আমি সব দিয়েছি কিন্তু তারা আমাকে পথের ভিকিরি করে দিয়েছে। বোঝা গেল কী বললাম, আমার ইন্দ্রিয়গণের যে ডিম্যান্ড, আমার ইন্দ্রিয়গণ যা যা চায়, যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, আর আজকে আমাকে পুরো ভিকিরি করে আমাকে ফেলে দিয়েছে রাস্তা। ইন্দ্রিয়গণ, যে ইন্দ্রিয়গণ আছে, ইন্দ্রিয়গণের কাজে যা যা কিছু আশা করে ইন্দ্রিয়গণ সেটা দিতে ইচ্ছে করে, ভালো খেতে চাই যাও বাজারে যাও খেয়ে এসো, নোংরা কথা শুনতে চাই যাও কানে শুনে এসো, চোখ দিয়ে নোংরা দৃশ্য দেখো দেখো, মানা তো কেউ নেই, মানা তো করবে না। কিন্তু আমি আলোচনা করেছিলাম যেসব ব্যক্তি সরবর্গকে, সর ইন্দ্রিয় সরবেগকে জয় করতে পেরেছেন, যেটা রূপগোস্বামীপাদের সেই উপদেশে আমৃত বই, বাচ বেগম মনসহ ক্রোধ বেগম জুহ বেগম উতর উদরপস্থ বেগম এতানো বেগান যো বিষ হেত ধীরা, হ্যাঁ সর্বামা পিমাম পৃথিবীং সশিষ্যাত, যিনি সরবেগকে জয় করতে পেরেছেন একেবারে হাতের মুঠোয়, সে ব্যক্তির শক্তি আপনারা কল্পনা করতে পারবেন না, সে ব্যক্তির যে পাওয়ার কল্পনা করতে পারবেন না। কি বেগ বললাম, বললেন বাক্য মুখের যে শব্দ আজে বাজে কথা বলে, যে ব্যক্তি খেয়াল করে দেখবে, যে ব্যক্তি সারাদিনে খুব অল্প কথা বলে, মিতভাষী, আজে বাজে কোনো বাচালের মতো কথাবার্তা বলে, খুব চিন্তা করে অল্প কথা বলবে, মিতভাষী, সেই ব্যক্তি জ্ঞানী হয়, সেই ব্যক্তি বিচার ক্ষমতা বেশি হয়। বাচাল ব্যক্তির বেশি হালকা বুদ্ধি হয়। এরকম যে বাচ বেগম, অর্থাৎ মুখের মধ্যে সবসময় আজে বাজে কথা বলা অভ্যাস একটা, বাচ বেগম, মনসহা মনের বেগ, ক্রোধ বেগ ক্রোধের বেগ, জিহ্বার বেগ খাওয়ার জন্য, জিহ্বার লালসে ইতি উতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, যে ভালো খাওয়ার আশায় কোনো জায়গায় পড়ে থাকবে, সেখানে ভালোই খাওয়া যাচ্ছে, হ্যাঁ এখানেই ভালো, আবার অন্য জায়গায় গেলে কি হাত পাত পুড়িয়ে খেতে হবে, কী খাবো না খাবো, ছানা রসা নাও পাওয়া যেতে পারে, এইরম যারা চিন্তা করবেন তারা কৃষ্ণ পাবেন না। তারা শরীর আর খাওয়া দাওয়া বিশ্রাম ঠিক মতো আমার হয় কি না, এ ওখানে কোনো আরামের সময় দেয় না, বিকাশ সবসময় খালি সেবা হবে না, নিজ দেহ সর্বস্ব চিন্তা এদের। তাহলে জিহ্বা বেগম উদর মানে পেটের বেগ একটু খিদে পেলে সহ্য করতে পারেন, উদর বেগ উপস্থ বেগ তো জানেনি ভালো করে, কামের বেগ ভালো করে খেয়াল করে দেখবেন, খুব বুদ্ধিমানের সঙ্গে চিন্তা করুন, যদি চাবি লাগিয়ে দেওয়া যায় কোথায়, চাবি লাগিয়ে দেওয়া যায় কোথায়, যদি চাবি লাগিয়ে দেওয়া যায় একটা জায়গায় কোথায়, এই জিভটায়, ভালো খাওয়ার নেশা আজে বাজে বলা, এখানটা যদি চাবি লেগে দেওয়া যায়, চাবি চাবি বোঝেন লক করে দিলেন, তাহলে দেখুন বাদ বাকি সব লাইনে আছে, সব দেখবেন লাইনে আছে, হ্যাঁ হিসাব করে দেখো লাইনে সব সব কন্ট্রোল হয়ে যাবে, যে এইখানে চাবি লাগিয়ে দেবে শাস্ত্র বলছেন বিচার করে, জিহ্বা বেগ জয় হওয়ার সঙ্গে সঙ্গে সব অটোমেটিকলি হবে। হ্যাঁ অনেকে এইসব আজে বাজে উদাহরণ দেন, ওই তো চৈতন্য মহাপুর ওখানে বলা রয়েছে চৈতন্য যে আমরা পড়েছি, হ্যাঁ আকণ্ঠ পুরিয়া করো প্রসাদ ভোজন, আহা এটা তোমার জন্য বলেছিল কি, আকণ্ঠ করিয়া কর বই ওটা চৈতন্য মহাপুর যারা ভক্ত তাদের জন্য বলেছিল, তুমি খেয়ে দে ঘুমিয়ে থাকবে লাভ হবে না, ওরা প্রসাদটাকে চিন্ময় বুদ্ধিতে গ্রহণ করেছে, প্রসাদটাকে কৃপা বুদ্ধিতে গ্রহণ করেছে, এবং প্রসাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে নিত্য কীর্তন করেছে, করেনি কিন্তু বদ্ধজীব তো করবে না, বদ্ধজীবের প্রসাদ বুদ্ধি আসে না, আসে যদি বাজরা রুটি হয়, মহারাজ আমি প্রসাদ পাকে আয়াম প্রসাদ পেয়ে এসছি এক্ষুনি, আর যেই দেখবে ওখানে রসমালাই রয়েছে, আর প্রসাদের অবমাননা করতে নেই, প্রসাদ একটু নিতে হয়, রসমালাই যদি হয়, আর যদি সে বাজরা রুটি হয়, বাজরা রুটি এক্ষুনি প্রসাদ পেয়েছি, প্রসাদ পার হয়ে গেল, এই হচ্ছে প্রসাদ বুদ্ধি। তাহলে আমরা দেখলাম দেবাহতি মা সর্বজগতের জন্য প্রতিনিধি হিসাবে, আমাদের সবার প্রতিনিধি দেবাহতি মা, তার অনুভবটা যেন আমাদের সবার মধ্যে আসে, আসলে সুবিধা হবে। তাহলে দেবাহতি মা যেভাবে যেভাবে বন্দনা করেছেন, যেভাবে মনোভাবটা রেখেছেন, সেগুলো আমরা অনুভব করলে আমাদের সুবিধা হবে। তাহলে ভূমা পুরুষ অর্থাৎ ভগবানের কাছে বলছেন, হে প্রভু হে ভূমা পুরুষ, আমি তিথি বিরক্ত হয়ে গেছে, তেতো হয়ে গেছে আমার কাছে, আমার কাছে তেতো হয়ে গেছে সংসারটা, আমার এই ইন্দ্রিয়গণ যা যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু এরা কোনো দিন আমাকে শান্তি দেয়নি, লক্ষ্য করে দেখেছেন, আপনাদের ইন্দ্রিয়গুলো যা যা চাইবে সব দিয়েছেন এতকাল, কিন্তু শান্তি দিয়েছে কি আপনাদের, শান্তি দেয়নি, যে যে ইন্দ্রিয়গুলো যা চেয়েছে ঠিক আছে দিচ্ছি, তা দিয়ে দিচ্ছে ইন্দ্রিয়, পয়সা যে যাই লাগুক, সমস্ত পয়সা খরচা করেছেন, এনার্জি নষ্ট করেছেন, ইন্দ্রিয় যা যা চেয়েছে, চোখ যা চেয়েছে তাই দিয়েছেন, কান যা চেয়েছে তাই দিয়েছেন, মুখ যা চেয়েছে যা যা চেয়েছেন সব, এমনকি পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় স্পর্শ সুখ এটাকে ত্বক বলা হয়। যা চেয়েছেন তাই দিয়েছে, কিন্তু কেউ সংসারী জীব বলতে পারবে না মারা আজ আমি খুব সন্তুষ্ট, বলতে পারবে কি? কে বলতে পারবে? কারণ কি বলছে, অগ্নিতে যেমন ঘৃতাহুতি দিলে পরে অগ্নি কখনো নির্বাপিত হয় না, আগুন বাড়তে থাকে, বাড়ে কি না? অগ্নিতে যদি ঘৃতাহুতি দেয় ওম স্বাহা, আগুনটাকে বাড়ে না, কমে, বেড়ে যায়। এই জন্য সমস্ত ইন্দ্রিয়গণকে গীতাতে সুন্দর ব্যাখ্যা আছে, কেউ কেউ বিষয়গুলোকে রেসপেক্টিভ বিষয়গুলোকে সেই সেই ইন্দ্রিয়ের দ্বারেতে আহতি দিচ্ছে, কেউ বা পুরো চেতনা শক্তিকে প্রাণকে ভগবানের চরণে নিবেদন করছে, যার যেরাম রুচি, কি যার যেরাম রুচি সে তাই করছে, কিছু করার নেই, জগৎ বিচিত্র। কিন্তু এই ইন্দ্রিয়গণ সমস্ত কিছু আমার থেকে যা চেয়েছে আমি তাই দিয়েছি, কিন্তু অগ্নিতে যেমন ঘৃতাহুতি দিলে, অগ্নিতে যেমন ঘৃতাহুতি দিলে অগ্নি কখনোই নির্বাপিত হয় না, অগ্নির আগুনের জ্বালা বাড়তে থাকে। সেরকম তোমাদের যা যা ইন্দ্রিয় যা যা কিছু চাইবে বোকার মতো যদি না বুঝে সেগুলোকেই দিতে থাকো উইদাউট এনি কন্ট্রোল, তাহলে আজ না হলেও তোমাকে রাস্তার বিক্রি করে দেবে, কুকুর বানিয়ে দেবে। একটা বিষয়ী ব্যক্তি যে ভোগ করতে করতে করতে করতে একেবারে লেবেলে লেবে গেছে, সে রাস্তার কুকুরটার থেকে অত্যন্ত নিচে চলে গেছে, ভোগ করতে করতে তো শেষ একেবারে, কিছুতেই শান্তি পায়নি, বলছে না আজ আমি তৃপ্ত। বিষয় ভোগ করে কোনোদিন কেউ আজ পর্যন্ত, দের ইজ নট ইভিন এ সিঙ্গেল ইনস্ট্যান্ট, একটা ঘটনা নেই যেখানে কেউ বলেছে আমি বিষয় ভক্তি করতে করতে করতে আমি পরিতৃপ্ত, আর চাই, হয়নি, হয়নি। এটা বিষয় ভোগে পরিতৃপ্ত কেউ হয় না। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি কি করেন, বুদ্ধিমান ব্যক্তি সবসময় চিন্তা করেন যে আমি কি করে ইন্দ্রিয়গ্রামকে কি করে কন্ট্রোলে আনবো, ইন্দ্রিয়গণকে কি করে বশীভূত করব। এই ইন্দ্রিয়গণকে আমি বশীভূত কি করে করব, আমাকে যে করে হবে আমাদের ইন্দ্রিয়গণের উপর আমাদের সম্পূর্ণ সম্যক রূপে আধিপত্য দরকার। প্রথম ইন্দ্রিয়ের উপর আধিপত্য মানেই হলো অটোমেটিক্যালি মনের উপর আধিপত্য, কেন যত ইন্দ্রিয়গণ আছে তার সর্দার হলো মন, যত নষ্টের মন হলো এই মন। এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন, তোমরা রোজ সকালবেলা উঠে নিজের মনকে অর্থাৎ নিজের গালেতে নিজের জুতো নিয়ে মারবে 22 ঘা, মনকে শিক্ষা দেওয়ার জন্য। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, তুমি বৈষ্ণব সেজে রয়েছ, তুমি সাধু সেজে রয়েছ। মহারাজ সাধু সাজা আর সাধু হওয়া কত কঠিন, এটা যারা হয়েছে তারা, নিজের শরীরের রক্তবিন্দু চলে গেছে, চিৎকার করতে করতে গলায় রক্ত তুলে দিয়েছে, কোনো লোক তার কথা শুনতে চাইছে না, তথাপি সে একা চিৎকার করে যাচ্ছে, এই কথাই শুনতে হবে তোদের। কত কঠিন সাধু সাজা, একটা পাকড়ি নিয়ে নিলাম, একটা যে কোনো একটা বেশ নিয়ে তিলকগুলো করে বেরিয়ে গেলাম লোকের সাধু, কিন্তু চিত্তবৃত্তিটাকে সাধু করা, এই সমস্ত জগৎ আমার সব সন্তান, তারা আমার আপনজন, এদের মঙ্গল করতে হবে, এই যে বুদ্ধি, এটা কবে হয়, কার হয়? যদি আমার সঙ্গে কিছু মহাপুরুষের দেখা না হতো তাহলে হয়তো আমি এটা প্র্যাকটিক্যালি অনুভব করতে পারতাম না, কিন্তু দেখেছি চোখের সামনে আর তাত্ত্বিকভাবে মহাপুরুষদের কাছ থেকে শুনেছি যে মহাপুরুষ কাকে বলে, সাধু কাকে বলে। সমস্ত জগৎকে এরা সব আমার আপনজন, তাদের মধ্যে আপন পর ভোধ নেই, ঘৃণা নেই, কী করে এই জীবগুলোকে বাঁচানো যাবে, কি করে তাদের সত্যি রাস্তা দেখানো যাবে, তারা কত কষ্ট পাচ্ছে। এক মহাপুরুষের জীবনে খালি এই চিন্তা, নিজের কোনো চিন্তা নেই, সকালবেলা কী খাবে অটোমেটিক চলে আসে, তাদের খাওয়া দাওয়ার চিন্তা করতে, কেউ দুধ পাঠিয়ে দিল, কেউ ঘি পাঠিয়ে দিল, কেউ ফল পাঠিয়ে দিল, এমনিই হয়, ও বলতে হয় না, কোথা থেকে কে যে পাঠিয়ে দিচ্ছে কোনো ঠিক নেই, ভগবানই পাঠিয়ে দেন। একটা সাধু দেবেন কোথায় গেলে আপনার খরচা করতে হবে না, ও খালি বসতে কোথা থেকে সব পারি, এই ফল দিচ্ছে দুধ দিয়ে যাচ্ছে। মহারাজ আমার দেশি গরুর ঘি ঘরে বানানো, আপনি বিশ্বাস করে নেবেন এটা? ও জানে মহারাজ নেবে না দেশি ঘি গরুর ঘি ছাড়া। এইভাবে ভগবান দেখা যায় এত সাহায্য করলেও কেউ ইন্দ্রিয়ের ওপর আধিপত্য, ইন্দ্রিয়কে কন্ট্রোলে আনতে পারছে না। তাহলে যজ্ঞাগ্নিতে যেমন আহতি দিলে পরে বেড়ে যায়, ইন্দ্রিয়গুলোর রেসপেক্টিভ বিষয়গুলো দিতে থাকলে তাদের ক্ষমতা আরও বাড়তে থাকবে, তারা কখনোই মাথা নিচু করবে না, করবে। এখানে কিন্তু আমাদের দেবাহতি মা তার অবস্থাটা হচ্ছে কি বলছেন, যে এই ইন্দ্রিয়গণকে সম্ভাষণ করে অর্থাৎ যা চেয়েছে তাই দিয়েছি, আজ আমি অন্ধতম। ইন্দ্রিয়গণের তোষামত করতে করতে মানুষ কি হয়, তমতে অর্থাৎ অজ্ঞানে পড়ে যায়। কোথায় পড়ে? অজ্ঞানে নেমে যায়। ইন্দ্রিয়গণের সম্ভাষা করতে করতে মানুষ আস্তে আস্তে নিচে নামতে থাকে, তার চেতনার ডিগ্রি কমতে থাকে, বোঝা গেল? উপরে নামতে থাকে, নিচে উঠতে ব্যাপারটা কী? নিচে নামতে থাকে, কথাটার মানে কী? একটাই মান, উপরে উঠতে থাকে মানে হলো তার চেতনার বিকাশ হতে থাকবে। তোমরা নিজেরাই দেখবে যখনই সৎসঙ্গ হবে সত্যি একটা বল আসছে, কেন একটা পাওয়ার আসছে, ভজন করতে ইচ্ছুক মনে হচ্ছে না সত্যি ভগবান আছেন যাব। আবার কিছুদিন পর হয়ে গেল সব কথা বন্ধ, আবার সে পুরনো সঙ্গ করত, আবার সে তখনই বুঝবে এটা কাউকে বলেই তো, এটা নিন্দার বিষয় নয়, এটা অটোমেটিক বোঝা যাবে। যা যে সঙ্গ করলে পরে যে কথা শক্তি বাড়ছে, মনে হচ্ছে পাওয়ার বাড়ছে, চেতনার ডিগ্রি বাড়ছে, তখন জেনে নেবে এটা সৎসঙ্গ। আর যখনই মনে রাখবে সাধুসঙ্গের নামে যদি অন্য সঙ্গ হয়ে যায়, সাধুসঙ্গর মতো ওই চেতনা কমে যাচ্ছে, বলছে কী হচ্ছে আমি তো বুঝতে পারছি না, আমার বুঝি অসৎসঙ্গ হচ্ছে। এই সৎসঙ্গ আর অসৎসঙ্গের যে ডিমার্কেশন ভেদটা, এটা অনন্তদেবের কৃপা ছাড়া কাউর বাবার ক্ষমতা নেই বুঝবে। যেদিন অনন্তদেব বলরাম নিত্যানন্দ বুঝিয়ে দেবেন সেদিন ছাড়া লোকে সৎসঙ্গের নামে লোকে অসৎসঙ্গ করে পড়ে যাচ্ছে, কত হাজার হাজার, লক্ষ লক্ষ বললেও আমার অত্যুক্ত হবে, লক্ষ লক্ষ, হাজার হাজার বললেও লক্ষ লক্ষ সাধুসঙ্গের নামে অসাধু সঙ্গ করে সব পড়ে যাচ্ছে, কিছু করার নেই। আর বাস্তব সাধুসঙ্গ হলে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে লবমাত্র মানে অল্প, এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ সময়, এক সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগ সময় যদি নেওয়া হয় সেইটুকু সময় ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট, তাই না? যথেষ্ট বললে মোর দ্যান এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট, ভগবানের চরণে চলে যাওয়া যায় যদি সাধুসঙ্গ হয়, বোঝা গেল? তাহলে এখানে এখন আমাদের দেবাহতী মা সাধুসঙ্গ করতে বসেছেন, ভগবান সাধুরূপে এসছেন এখানে উপদেশ করবেন, কেঁদে কেঁদে এইসব বলছেন। যখন এত কথা বললেন, আমি লোকস্য তমসা অন্ধস্য চক্ষুঃ সূর্য ইবোদিত য আদ্য ভগবান পুংসাম ঈশ্বরও বই ভগবান কিল, য আদ্য আজকে ভগবান পুংসাম ঈশ্বরও বই ভগবান কিল, আর সেই ভগবানই আজ আদ্য, সেই যে আদ্য ভগবান সে আজকে লোকের চক্ষির লোকের চক্ষুগোচর হয়েছেন, লোকের সম্মুখে এসছেন। লোকস্য তমসা অন্ধস্য চক্ষুহু সূর্য ইবোদিত, যেমন লোকের চোখের সামনে যে অন্ধকারগুলো রাত্রির বেলা থাকে, বিদ্যুতের আলোর কথা বলা হচ্ছে না, এমনি বিদ্যুতের আলো তো আবিষ্কার হয়েছে, এমনি লোকে অন্ধকারেতে থাকে সূর্য চলে গেলে, আর সূর্য এলে পরে সমস্ত জগতের সব কিছু প্রকাশ হয়। কিন্তু এই সূর্য হৃদয়ের অন্ধকারটাকে দূরীকরণ করেন না, অবশ্যই যারা ভজনে সে অবস্থা হয়েছেন তাদের কাছে তিনি সূর্যনারায়ণ ভগবান, তিনি করেন। এই জন্য সিদ্ধান্তগুলো ভালো করে বুঝে বলতে, যখন তুমি সূর্যটাকে সূর্য দেখছো, সূর্য আছে চন্দ্র আছে, তোমার হৃদয়ের অন্ধকার স্খলন করছে না, কিন্তু সূর্যকে যখন তুমি সূর্যনারায়ণ ভগবান রূপে দেখতে শিখবে তখন দেখবে সমস্ত জগতের আলো। স্বাভাবিকভাবে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে জগতের অন্ধকার তিরোহিত হয়, কিন্তু সাধু গুরু বৈষ্ণব হৃদয়ের অন্ধকারটাকে খুলে দিতে পারে, বাইরের অন্ধকারটাকে তাড়িয়ে দিতে পারেন। সুস্বাভাবিকত নেচার, এটা স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, জগতের অন্ধকারটাকে দূরি করতে পারেন সূর্য, আর হৃদয়ের অন্ধকারটাকে দূরি করবার জন্য যে তত্ত্বজ্ঞান আদি, হ্যাঁ তত্ত্বজ্ঞান আদি উপদেশ করেন, তত্ত্বজ্ঞান আদি উপদেশ করেন। ওই জন্য আমাদের গুরুতত্ত্ব সম্বন্ধে যেটা বলা আছে, অজ্ঞানতি মীরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরমিতং যেন তস্মৈ সে গুরবে নম, সেই গুরুকে দণ্ডবোধ করি যিনি জ্ঞান অঞ্জনের দ্বারা আমার চক্ষুর দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দিয়েছেন, খুলে দিয়েছেন, অন্ধতাকে ঘুচিয়ে দিয়েছেন, আমার অন্ধত্বকে ঘুচিয়ে দিয়েছেন, দিয়ে সত্যি বস্তুটাকে দেখবার সা সত্য বস্তুটাকে দেখবার জন্য, সত্য বস্তুটাকে দেখবার জন্য সুযোগ করে দিয়েছেন, সত্য বস্তু দর্শনের সুযোগ করে দিয়েছে। ওই জন্য গুরু বৈষ্ণবের এই জন্য এখানে লোকস্য তমসা অন্ধস্য চক্ষুহ সূর্য বিবর্ধিত, তা লোকের যে তমসা অন্ধকার হৃদয়ের, সূর্য যেমন জগতের আলো সেরকম আপনি উদিত হয়েছেন। কপিল ভগবান এবার ধীরে ধীরে মায়ের এখানে দেবী এই দেবাহুতিকে এবার বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন, সে উপদেশগুলো কিছু আমরা শ্রবণ করে নিজের জীবনে ধারণ করব, এই উদ্দেশ্যে আলোচনা করব। কপিল ভগবান বলছেন, চেতহ খলু অশ্ববন্ধায় মুক্তয় চা আত্মনোমতম গুণেশ সক্তম বন্ধায় রতম বা পুংসি মুক্তয়ে, বলছেন একমাত্র চিত্তই, যেটা আমি আগে আলোচনা করেছিলাম, এই চিত্তই বন্ধনের কারণ। চিত্তটা মহাপ্রভু বলেছেন দর্পণের সঙ্গে তুলনা করেছেন, আমরা অনেক সময় স্থির জলাশয়ের সঙ্গে তুলনা করি, একটা নির্মল জলাশয় স্থির হয়ে পড়ে রয়েছে গ্রীষ্মকালের দুপুরবেলা, কোনো তরঙ্গ নেই, কিচ্ছু নেই, কাঁচের মতো, হঠাৎ তাতে একটা মধ্যিখানে ঢিল মারলে তরঙ্গটা উঠে চারিদিকে রাম উঠবে, তাই কি না? সেরকম চিত্তটাকে বলা হয়েছে, ওর মধ্যে বাইরের জগতের যা যা বিষয় রূপ রস গন্ধ এর এই যে রূপ এই যে সাজিয়ে রেখেছে জগৎ মায়াদেবী, এর প্রতিফলন পড়বে চিত্ততে, চিত্ত সঙ্গে সঙ্গে কী হবে এটা পড়ার সঙ্গে সঙ্গে তাতে মন ক্ষোভিত হবে, মানে বা তরঙ্গ উঠবে, সংকল্প বিকল্প এটা হচ্ছে মনের ধর্ম, বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা, সে নির্ণয় করবে এটা ভালো কি মন্দ। এই জন্য উদ্ধরেদ আত্মনা আত্মনম ন আত্মন্যব অবসাদেত, কৃষ্ণ ভগবান গীতাতে খুব গুপ্তভাবে জানিয়ে দিয়েছেন, দেখো নিজেকে নিজে বাঁচাবার চেষ্টা কর। ইংরাজিতে এরম কথা আছে, গড হেল্পস দেম দোজ হু হেল্প দেমসেলফ, ঈশ্বর তাদেরকে সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করে, এইসব কথাগুলো ইংরেজ দার্শনিকগণও লিখে গেছে, তো তাদের ডাইরেক্ট রিয়েলাইজেশন কম আর এখানে বেশি, কেন এরা ভজন করে সব অনুভব করেছে। তাহলে এখানে দেখা গেল চিত্ত হল এই বিষয়ের প্রতিফলন পড়ার সঙ্গে সঙ্গে চিত্তর মধ্যে একটা ক্ষোভ উৎপন্ন হলো, তখনই মন এবার তরঙ্গ উঠল, মন চঞ্চল হয়ে পড়ল। দেখবেন অনেক ব্যক্তি মন চঞ্চল, এক জায়গায় একদম বসতে পারেন, আবার সৌভাগ্যক্রমে কাউর কর মন মোটামুটি স্থির থাকে, বহু সৌভাগ্য হয়। তা সেখানে কপিলজি বলছেন, দেখো মা, বাস্তবিক পক্ষে কথা হলো চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ, চিত্তই হলো, চিত্তের মধ্যে লকিং আছে, লকিং মানে তালা, চিত্তই হলো বন্ধনের কারণ হবে, আবার এই চিত্তই খুলে দেবে। যখন এই চিত্ত এই জড়জগতের গুণের সঙ্গে একাকার হয়ে যায়, আমি বলেছিলাম শত রজ তমগুণ এই প্রকৃতে ক্রিয়ামানানি গুণকর্মের অবসর ইত্যাদি কথা বলা হয়েছিল। আবার হংসরূপী ভগবানের কথা আমরা আলোচনা করব। হংসরূপী ভগবান আগে উল্লেখ করেছিলাম, হংসরূপী ভগবান একটা সরোবরের মধ্যে তাড়াতাড়ি করে কোথা থেকে একটা এলেন, হঠাৎ কোথা থেকে এলেন একটা হংস জলের মধ্যে এরকম সাঁতার কাটতে কাটতে কোথায় এলেন, যেখানে ব্রহ্মা আর চতুষণ একটা সরোবরের তীরে দাঁড়িয়ে কিছু কথা বলছেন। চতুষণ বলছেন ব্রহ্মাকে, আচ্ছা দয়া করে আপনাকে যেটা প্রশ্ন করছি এটা উত্তর দয়া করে যদি দেন ভালো হয়। ওই কি বলছেন, চিত্ততে বিষয় এবং বিষয়তে চিত্ত কি করে একাকার হয়ে পড়ে থাকে, এটা দয়া করে যদি উত্তরটা দেন ভালো হয়। ব্রহ্মা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সৃষ্টির তার কাজ। ব্রহ্মা হঠাৎ ওই প্রশ্নটা করার পর হট একটু হক শুকিয়ে গেলেন। ব্রহ্মা হট করে ওরকম প্রশ্নটা আসবে কল্পনা, ব্রহ্মা কেউ সাধারণ ব্যক্তি নয়, তথাপি এটা ভগবানের লীলা। কিছুক্ষণ একটু চুপ করে থাকলেন, ভেতরে ভগবানকে স্মরণ করছেন, ভগবান এটার কী উত্তর দেব, চিত্ততে বিষয় এবং বিষয়তে চিত্ত একাকার হয়ে পড়ে থাকে, আলাদা করা যায় না, কী করা যায়। সঙ্গে সঙ্গে ভগবানের যেহেতু স্মরণ গ্রহণ করেছেন, হংসরূপী ভগবান চুপ করে চলে এসছেন, এই যে সরোবরের কাছে এসে সামনে সামনে এসে ওদের যে চতুষণ এবং ব্রহ্মা তার সামনে এসে কিছু কথা বলছেন ওর নিজের ডাকে। চতুষণ কেউ সাধারণ ব্যক্তি না, তারা বুঝতে পেরেছেন কেউ একটা হবে। হংসকে জিজ্ঞাসা করছেন, আপনি কে আমাদের সামনে কে এলেন এরকম কথা বলছেন। তখন হংসরূপী ভগবান বলছেন, আপনি কে এটা আবার কী প্রশ্ন করলেন আমাকে, যে জিজ্ঞাসা করলেন যে আপনি কে কোথা থেকে এলেন, এই প্রশ্নটা কি ভালো হলো, কী প্রশ্ন এটা। কেন আমরা তো জানি জগতেতে অনন্ত ব্রহ্মাণ্ডে একটাই তত্ত্ব আছে, অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই যে নানা রূপ ধারণ করে আমার সামনেকে রয়েছে, এর মধ্যে যদি একত্ব অনুভব না করি তাহলে তো আমার দর্শন হলো না। এটা ভজনের বলে অনুভব করতে হয়। চতুষণকে এই ধরনের প্রশ্ন করা, চতুষণ ঘাবড়ে গেলেন, এই আবার কী, সুন্দর ব্যাপার বলেছে, এই জগতে একটাই তো তত্ত্ব আছে, আপনারা আবার জিজ্ঞাসা করছেন আপনি কোথা থেকে এলেন, এই যে নানাত্ব দর্শন করতে গেল আপনাদের। তখন ওরা বুঝে গেছে সাধারণ কেউ না। তখন এই হংসরূপী ভগবান কিছু তত্ত্ব উপদেশ করেছিলেন, সেটা আমরা সময় মতো আলোচনা করব। এখানে এই ঠিক একই কথা, এটা আমি আলোচনাও করেছিলাম পূর্বে, কী করে চিত্তের মধ্যে বিষয়গুলো অনুপ্রবিষ্ট হয়, তারপর এই বিষয় আর চিত্তটা একাকার হয়ে যায়, একাকার হয়ে গিয়ে আলাদাভাবে আর পার্থক্য স্বীকার করতে পারে না। তখন বাইরের জগতে যা কিছু ঘটনা ঘটবে, সুখ দুঃখ মান অপমান, সেগুলোর জন্য কী হয়, ত্রিগুণের বশীভূত হয়ে কখনো দুঃখী কখনো সুখী হয়ে পড়ে, কখনো দুঃখী কখনো সুখী হয়ে পড়ে, কখনো দুঃখ পাচ্ছে কখনো সুখ পাচ্ছে, এইসব হচ্ছে কেন, এগুলো গুণের কাজ। প্রকৃতি ক্রিয়া মানানি, একটা বাস্তব সাধু দেখবেন কোনোরকমভাবেই হট করে প্রসন্ন, প্রসন্ন তো তার অন্তঃকরণে আছে, কোনো বাইরের জগতের কোনো বিষয় তাকে ক্ষোভিত করতে পারে না তার মনকে, বাইরের জগতের কোনো বিষয় মান সম্মান প্রতিপত্তি টাকা হ্যাঁ লাভ পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন এগুলো কোনোতেই তাকে নড়াতে পারে না। যেটা আমি কালকে আলোচনা করেছিলাম, সরোবরের তীরে একটা নারকল বৃক্ষ রয়েছে, তার প্রতিচ্ছবি জলে পড়েছে, জলটা যখনই হাওয়াতে কাঁপছে মনে হচ্ছে তালগাছটা নড়ছে, কিন্তু তালগাছ বাস্তবিক নড়ছে না। সেরকম আপনার যে বিশুদ্ধ আত্মা যেটার মধ্যে মায়ার কোনো প্রভাব নেই, অর্থাৎ প্রকৃতির ত্রিগুণের কোনো ইনফ্লুয়েন্স নাই, শতরজ তমগুণের এরকম বিশুদ্ধ অবস্থায় যদি আপনি উন্নীত হতে পারেন, তখনই আপনার এই জগতের কোনো কিছুতে কিছু যায় আসবে, মান অপমান লাভ পূজা প্রতিষ্ঠা কিছু। বোঝা গেল কি বললাম, যে ব্যক্তি চিত্ত অন্তঃকরণ আর ত্রিগুণেতে রমণ করছে না, ত্রিগুণের প্রভাব তার মধ্যে পড়তে পারছে না, বোঝা গেল কি বললাম, ত্রিগুণের যে ইনফ্লুয়েন্স, ত্রিগুণ সতরজ তমগুণের যে একটা প্রভাব, এটা কখনোই যখন ওই আত্মার মধ্যে পড়ছে না তখন সেরকম নির্মল আত্মা, তখন তার জগৎ ধ্বংস হয়ে গেলেও কিছু মনে করবে না, যা হচ্ছে সব ভগবানের ইচ্ছায়, কেবল ভগবানকে আপনজন দেখবে। বলে জগতে কেউ তো আপন ছিল না, পাগলের মতোই ভেবেছি, একমাত্র আপন হচ্ছে ভগবান এবং গুরু বৈষ্ণব, যারা ভগবানের নিজজন, তারা ছাড়া জগতের কেউ আর আপনজন। কত চোখের সামনে দেখেছি, সবে চোখের সামনে দেখা, এই এরা সব জানে, পেছনে ধরে থাকে কাপড়, পেছনে দৌড়াতে থাকে, সবে বিবাহ হয়েছে, সংসারে ঝামেলা হয়েছে, সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে, বিবাহের যৌতুক ফৌতুক তাড়িয়ে দিয়েছে, সেই কন্যা কি কান্না সামনে, আও আও করে পাগলের মতো, সে মাথা ঘুরছে মরে যায়। কিন্তু যখন সে তত্ত্বজ্ঞান শুনল, যখন বললাম মা তুই আমার মা আমি তোর ছেলে, আর তোর কাকে দিয়ে কি দরকার, যখন তত্ত্বজ্ঞান শুনলো তখন কান্না বন্ধ হলো। এবার সে বুঝতে পারল কাকে তুই কি ভেবে নিয়েছিস, একমাত্র তুই আমার মা আমি তোর ছেলে, ভগবান তোর আপনজন, আমার কে আছে বল, কেউ তো নেই জগতে, কেউ আমার আপনজন নেই, আমি নিঃসঙ্গ একা থাকি, যেখানে থাকি সবসময় একা, কেউ আমার আপনজন নেই, একমাত্র গুরুদেব চলে গেছেন উপরে, কেউ আপনজন, আমি তো দুঃখী হচ্ছি না, কেন দুঃখী হব কেন, যখন গুরুদেব বুঝিয়ে দিয়েছেন তখন আর দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে মাকে বোঝাচ্ছেন, দেখো চিত্তই জীবের বন্ধনের মুক্তির কারণ হয়, গুণ সমিয়ে এই ত্রিগুণের দ্বারা বন্ধন প্রাপ্ত হলে তখন বন্ধ, আর ত্রিগুণের ইনফ্লুয়েন্স যখন ছেড়ে দেবে তখন মুক্ত হয়ে গেল। আমি আমার অহং মম, এই যে বুদ্ধি অহং মমাভি মানথ্যই কাম লোভাদি ভীর মলই বীতম যদা মনহ শুদ্ধম, বলছেন শুদ্ধম অদুক্ষম অসুখম সমম, যখনই আমি আমার এই বিচার চলে যায় হৃদয় থেকে বিদায় নেয়, তখন হৃদয়ের মধ্যে আর এটা কোনো দুঃখ পাওয়ার, এটা সুখ দুঃখের কোনো প্রাকৃত সুখ দুঃখই তো, সুখ দুঃখটার যে ডেফিনেশন, যদি কাউকে বলা হয় আচ্ছা সুখ দুঃখের ডেফিনেশনটা কী, যদি জগতের সমস্ত লোক যারা শিক্ষিত লোক সবাই প্রত্যেকে যদি বলা হয় সুখ দুঃখের ডেফিনেশনটা কী, কেউ দিতে পারবে, কেন পারবে না, সুখ দুঃখ অনুভব করছে দিন রাত, জিজ্ঞাসা করলে কেন পারবে না, বিচার করে দেখেন সুখ দুঃখের ডেফিনেশনটা কী। একটা কথায় বলতে গেলে যে যে বিষয় ভালো করে শুনতে হবে, সুখ দুঃখের ডেফিনেশন দিচ্ছেন অল্প কথায়, বলছেন এই জড়জগতে থাকাকালীন অবস্থায় আমার জড়বদ্ধ অবস্থায় যে যে বিষয়গুলো আমার অনুকূল বলে মনে হয় সেই সেই ঘটনাগুলো হলে আমি সুখী হই, এটাই সুখের ডেফিনেশন, তাই তো। যদি কেউ বলবে না এই জগতে থাকাকালীন অবস্থায় আমার মন শরীর এবং যেগুলো আমার অনুকূল বলে মনে করে দেবে, বুঝিয়ে দেবে এটা অনুকূল তো, খুব ভালো ফার্স্ট ক্লাস, এবার আমি সুখী, তাই তো, এটা সুখের ডেফিনেশন। একটা উদাহরণ দিই, খুব গরমে আপনি খুব কষ্ট পাচ্ছেন, খুব গরম, বলে এই গরমে কেন কষ্ট হয়, চল আমাদের অফিসে, চল অফিসে বেশদের পুর ফুল এসি একবারে, আমরা যখন ভাবা অ্যাটমিক সাহা ইনস্টিটিউট, ভাবা অ্যাটমিকে পুরো গেট থেকে এসি, পুরো যেখানে যাবে সব টোটাল বাথরুম বা সব এসি, টোটাল বিল্ডিং, তা কত মজা লাগতো, কিন্তু নিঃশ্বাস বন্ধ করে ঢুকতে হতো, নিঃশ্বাসটাকে কন্ট্রোল করে বাইরের গরম থেকে কন্ট্রোল করে তারপর ঢুকে তা একটা বেরোবার সময় সেরকম সল্ট লেগে, এইসব কিছু কিছু জায়গায় যেখানে ফুল এসি সেখানে কাজকর্ম করতে গেলে ফুল, তো যদি তোমার হলো আমার এত গরমে কষ্ট হয়ে যায়, ঠান্ডাতে চলে ঠান্ডাতে বসিয়ে দিলে কি, ঠান্ডাতে যতক্ষণ বসালো ততক্ষণ আনন্দ, সারাদিন তো আর বসে থাকবে না, 24 ঘন্টা বিরতি হয় তখন আবার কষ্ট, তাই তো। তাহলে আপনার ওই টেম্পারেচারটা গরম লাগছিল, ওইখানে যাওয়াতে সুখবোধ করলেন, তাই তো, সুখবোধ করলে আরাম লাগছে। আর যে ব্যক্তি যে ব্যক্তি -22 টেম্পারেচারে অভ্যস্ত, হ্যাঁ, সেই ব্যক্তির অবস্থা কি? সে তো অভ্যস্ত সেখানে। আর আপনার যদি কড়া ঠান্ডা, ওরে বাপরে বাপ, ঠান্ডা জোর পড়েছে বলে 2-10টা কম্বল জড়িয়ে ফেলবে, তাতেও শান্তি নেই, গরম চা খাচ্ছে এটা ওটা। তাহলে এক এক ব্যক্তির দেহ এবং মনের অনুকূল পরিস্থিতি হলে তারা সুখী মনে করে, আর প্রতিকূল হলেই দুঃখী। গরম হলেই কষ্ট, এবার আমি দুঃখী, কি করব, খাওয়া দাওয়া ভালো পাওয়া যাচ্ছে না, দুঃখী হয়ে গেল। তাহলে সুখ দুঃখের এই জগতের যে ডেফিনেশন, সেটা হলো অনুকূল বিষয়গুলো আপনাদের হলেই আপনারা সুখী মনে করেন, আর প্রতিকূল বিষয় হলেই আপনারা দুঃখী মনে করেন, তাই তো? কিন্তু একবারও কি বিচার করেছেন এই যে সুখ আর দুঃখের ডেফিনেশনটা দেয়া হলো, এটা কখনোই পার্মানেন্ট নয়। পার্মানেন্ট কি? কখনো সুখী কখনো দুঃখী। সকালবেলা দুপুরবেলা গরমে এত কষ্ট পেলেন, রাত্রিবেলা 10টার সময় খুব বড় ঝড় আর জল এলো, বলে বা ঠান্ডা লাগে, এটা চাদর দে, এটা হালকা, এই সকালবেলায় গরমে একেবারে পাগল হয়ে যাচ্ছে, আর রাত্রিবেলা শোয়ার আগে বলে পাকটা যাচ্ছে, ঠান্ডা পড়েছে এটা। তাহলে একই দিনের মধ্যে বা কিছু 8 ঘন্টার এদিক ফেরিকে কখনো সুখী হচ্ছেন কখনো দুঃখী হচ্ছেন। স্বামীকে বিবাহ করে কেউ কোনো কন্যা সুখী হলো, আহা খুব সুখ, কখন একটা কী ঘটনা ঘটলো, ব্যাস হয়ে গেল, হলো না, হলো না কি? লেডি ডাইনার মতো ব্যক্তি, তার কখনো কীরকম মৃত্যুটা হলো? এত বড় প্রিন্স চার্লস স্বামী, তাকে ভালো লাগছে না, বাইরে নোংরামো করতে যেতে হবে, তার রানী হয়েছিস তুই, কীরকম মৃত্যুটা হলো? যখন মরল তখন তাকে চেনার তো কোনো উপায়ই নেই, 200 কিলোমিটার না 250 কিলোমিটার ভেবে গাড়ি যাচ্ছিল, আর খালি চুলগুলো দেখে টেস্ট করে বুঝল এটা লেডি ডায়না, লেডি ডায়না হয়ে গেল। এরাও সুখী হতে পারলো না, আর তুমি কি করে সুখী হবে? কেউই সুখী হতে পারে না। বাস্তবিক ডেফিনেশন হলো সুখ বা দুঃখের কোনো বাস্তবিক ডেফিনেশন এ জগতে নাই। বাস্তবিক সুখ যদি জানতে চাও, তাহলে সুখের স্বরূপ যে ভগবান, বৈকুণ্ঠ জগৎ, সেইখানের খবর নাও, ওখানে বা পার্মানেন্ট সুখ। ওখানে যারা পৌঁছে গেছে তারা বলে আমাদের আর দুঃখ বলে কিছু নেই, কেন ওখানে দুঃখ কিছু নেই, সুখ। সুখের বাস্তব ডেফিনেশন জানলে পরে তখন সে জানতে পারবে এই জগতে তাৎকালিক সুখ দুঃখে মানুষ নিমজ্জমান রয়েছে। এইভাবে কপিলজি মহারাজ মাকে বোঝাচ্ছেন, প্রসঙ্গমজরম পাশম আত্মনয় কবয়ো বিদু স এব সাধুসুকৃত মোক্ষদারম অপাবৃতম, প্রসঙ্গমজরম পাশম কবয়ো আত্মনঃ বিদু স এব সাধুসুকৃত মোক্ষদারম অপাবৃতম। যে সঙ্গগুলো, মানুষ হচ্ছে, মানুষ হলো সমাজবদ্ধ জীব, কোনো ব্যক্তি বলতে পারবেন না সঙ্গ না করে আমি আছি, কে বলতে পারবে? সমাজে কোনো ব্যক্তি বলবে কি আমি কোনো সঙ্গ করি না, পারবে? পারবে না। মানুষ হলো সমাজবদ্ধ জীব, সঙ্গ ছাড়া থাকতে পারে না। সঙ্গ কথাটার অর্থ হলো গোপন কথা, পৃথিবী নিময়, যেরাম যেরাম ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুমি প্রীতি বিনিময় করবে সেরকম দশা তোমার লাভ হবে। কুকুরের সঙ্গে ভালোবাসা করলে পরে ধনী ঘরের কন্যাগুলো কুলু কুকুরকে নিয়ে শুয়ে থাকে বিষ্ণা, তো ওরা পরের জন্মে কুকুর হবে, কিছু করার নেই। যার সঙ্গে যার আসক্তি রয়ে গেল মরবার সময়, ঠিক সেই জন্ম তার হবে, বোঝা গেল? ঠিক সেই জন্ম তার হবে, কিছু কর, যেরম ভাব সেরমভাবে জন্ম হবে। সেই জন্য সঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না, আর যেরম সঙ্গ করে সেই সঙ্গ অনুযায়ী তাদের মনের অবস্থা, হৃদয়ের অবস্থা সেরকম হয়। আপনি অসৎসঙ্গ করুন, অসৎসঙ্গে কী হবে? আমাদের বৃন্দাবনে একটা কথা আছে, মজা করে বলে, যেসা সং এসা রং, যেরম সঙ্গ করবে সেরম রং হবে, রং মানে কালার হবে, হৃদয়টা রঙিন হবে। তুমি নোংরা লোকের দুশ্চরিত্র লোকের সঙ্গ হবে তোমার সেরকম হলো, আর তুমি সাধু সঙ্গ করবে তোমার হৃদয় সেরকম সঙ্গ হবে। কিছু করার নেই, সাধুসঙ্গ হলে পরিবর্তন হবেই হবে। তাহলে কপিলজি মাকে বলছেন, দেখো প্রসঙ্গ মজরম পাশম কবয়ো আত্মনহমিদু, প্রসঙ্গ মজরম পাশম, এ আত্মার অজর পাশ একেবারে বেঁধে রেখেছে জোর অস্থি। এই যে জোর করে আষ্টে পৃষ্টে বেঁধে রেখেছে কে বলছেন, একটু আগেই বলেছি ত্রিগুণ কি করেছেন তাকে এই বিষয়েতে অভিভূত করে আত্মাটাকে চিত্তটাকে বন্ধন করে রেখেছে। এই অবস্থাটাকে খোলবার জন্য কি দরকার না, কপিলজি মহারাজ বলছেন স এব সাধুসুকৃত মোক্ষদাহারম অপাপৃত। আজ পর্যন্ত যে যে ব্যক্তিগুলোর আর বস্তুগুলো সঙ্গ করেছে, কেউ টিভির সঙ্গ করেছে, কেউ বা নানারকম, কেউ মাছ ধরে বাইরের জগতে মাছ ধরার জন্য লক্ষ লক্ষ টাকার পুরস্কার, ফিশিং গার্ড সারা জীবনটা মাছ ধরতে ধরতে কাটিয়ে দিল, কি ভগবানের মায়া, খালি মাছ ধরার নেশা, টাকা আছে বাড়িতে আর কোনো কাজকর্ম নেই, সারাদিন লেকে বসে, আবার এক একটা লেকেতে ট্যাক্স দিতে হবে, আমার এই লেকেতে দু ঘন্টা বসতে দু ঘন্টা খরচা দিতে হবে, কারণ ওরা তৈরি করে রেখেছে নানা রকম ব্যবস্থা, খাওয়া দাওয়া দেবে মাছের, তুমি এবার বসে বসে মায়াদেবীর চক্করেতে মাছের পেছনে সারা জীবন দিয়ে দাও, কেউ বা মদের পেছনে সারা জীবন দিয়ে, কেউ বা চরসের পেছনে, কেউ বা হিরোইনের পেছনে, কেউ বা মেয়ে ছেলের পেছনে, কেউ বা পুরুষের পেছনে, এইভাবে জগতে সবাই কোনো না কোনো বিষয়ে পাগলামো করছেন, জগতে কেউ সুস্থ নয়। জগতের কোনো ব্যক্তি বিচার করলে দেখা যায় সুস্থ নেই, অসুস্থ সব, কোনো না কোনোভাবে তারা এমন এমন বস্তু বা বিষয়ে আসক্তি হয়ে পড়েছেন, আসক্ত তারা বন্ধনের মধ্যে পড়ে রয়েছেন। এবং তাহলে এই এই যে সঙ্গগুলো এতদিন করে এসেছিল, সেই সঙ্গগুলো যদি আজকে বাদ দিয়ে দেয়, আজ থেকে যদি সাধু সঙ্গ করতে আরম্ভ করে, তাহলে কি হবে, স এব সাধুসুকৃত মোক্ষদ্বার অপাবৃত, মোক্ষ মানে তোমার মুক্তির দ্বার খুলে যাবে, এর দরজা পুরো খুলে গেল। এবার আমার প্রশ্ন হলো, তাহলে মহারাজ এবার তো সাধুসঙ্গর বলছেন, অনেকেই আমাকে এই প্রশ্ন করেন, বম্বে দিল্লি যেখানে যেখানে সব বলে, মহারাজ ক্যাসে সমঝেগা কি সাধুসঙ্গ হো রায় কি নেই হো রায়, কী করে বুঝব সাধুসঙ্গ হচ্ছে কি না হচ্ছে। একটু আগেই তো বললাম যে সঙ্গে তো তোমার চেতনার আপগ্রেড হবে, উঠতে থাকবে তোমার চেতনা, কী ধর বোকালো, আর বলে কী করে, এখন কী জবাব দেবে, ওর বুদ্ধি কম, আবার বেশি বললে বলে মাথা পাক, ওদের কাছে হরি কথা বলা খুব বিপদ, একটু যদি ফিলোসফি একটুখানি ক্যা কিছু বোঝে না, আর এখানকার মানুষের যা একটু ব্রেনটা অনেক উঁচু, কিছু না হলো বাঙালি অনেক দুষ্টামি করে, তাহলেও একটু বুদ্ধিটা আছে, দুষ্টামি হলো এরা দুষ্টামি তো ওপরে, আবার যদি ভজন করে তাহলেও সবচেয়ে ওপরে, এর ওপরে আর কেউ নেই, সারা জগতে যদি বিচার করে যায় টপ মোস্ট, আমেরিকা সায়েন্টিস্ট মহলেও বাঙালি প্রধান, সাম কর্মকার ম্যাথমেটিক্স সবচেয়ে ওপরে, কেউ হার্টের ওপর রিসার্চ করেছে, কি চ্যাটার্জি সে বলে পুরো হার্টটাকে তৈরি করে রেখে দিয়েছে আর্টিফিশিয়াল, তো বাঙালি ছাড়া গো আবার বাঙালি বদমাস এখন আমার নেমে যাচ্ছে, চরিত্র স্বভাব নিজের দোষে নাবজে, রাজনীতি রাজনীতি এই করে, এ ভজন করলে পরে এদের বুদ্ধি কিন্তু আছে, সূক্ষ্ম বিচার এরা ধরতে পারে, বাইরের লোক মোটা মাথা তাকিয়ে থাকে বড় বছর লাভ নেই কিছু। যাই হোক, এখানে বলা হচ্ছে তাহলে সাধু কী করেছেন, তার একটা ডেফিনেশন আমাদের কপিলজি মহারাজ মায়ের কাছে দিচ্ছেন, মা সাধু কী করে চিনবে শুনে রাখো, তিতিক্ষব কারণিকাহ সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণ। আমি কয়েকটা লক্ষণ একটু আগেই বলে দিয়েছিলাম, একটা সাধুর হৃদয় বিরাট বড় অনন্তের সিংহাসন, সমস্ত জগৎকে আলিঙ্গন করতে চায়, আমার নিজজনের আসন, তাদের তিতিক্ষব যিনি সব সহ্য করবেন, খালি বৈষ্ণব আর ভগবানের অপমান সহ্য করবেন না, তিতিক্ষা মানে অসহ্য, কিন্তু সহ্য করব। তাহলে তিতিক্ষা কারণিকাহা, তাহলে করুণা মানে হলো অপরের দুস্থ অবস্থা দেখে যার হৃদয় বিগলিত হয়, তাকে বলে কারুণ্য, তাই তো করুণা এটাকে বলা হয়। তাহলে তিতিক্ষা কারণিকা সুহৃদ, এখন সুহৃদ কাকে বলা হয়, সুহৃদ মানে সুহৃদ তাকে বলা হয় যিনি উইদাউট এনি সেলফ ইন্টারেস্ট আমাকে ভালোবাসে, আমার সঙ্গে কোনো কিছু লেনা দেনার সম্বন্ধে, অথচ কেন আমাকে ভালোবাসেন, কৃপা করে কী করে এর মঙ্গল হবে, এটা করে সুহৃদ, সুহৃদ বোঝা গেল। আর জগতে যেসব ভালোবাসাগুলো সেগুলো সুহৃদ বলে না, এগুলো স্বার্থের ভালোবাসা, স্বার্থ পাব ভালোবাসা, পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র স্ত্রী স্বামী সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু সেলফ ইন্টারেস্ট গুপ্তভাবে লুকিয়ে রয়েছেই রয়েছে, এর মধ্যে এটা একেবারে বৈকুণ্ঠ জগতের ভালোবাসা নয়, সেগুলো আমি আলোচনা করেছিলাম। তাহলে সুহৃদহ সর্বদেহী নাম, সর্বদেহী মান মানে যিনি আমার অমঙ্গল করছেন, যিনি আমার ক্ষতি করার চেষ্টা করছেন, সেই সাধু খালি চিন্তা করছে কী করে এর মঙ্গল করা যায়, এ এর ক্ষতি করার চেষ্টা করছে, তথাপিও ঘুরে ফিরে চিন্তা করছে কী করে এর মঙ্গল করা যায়, একে বলে সাধু। বোঝা গেল কি, আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে, খুব ডেঞ্জারাস উদাহরণ, অবাক হয়ে যাবেন। বিভিন্ন জায়গায় আমি এটা আলোচনা কখনো কখনো পরিস্থিতিতে করেছি, একজন মহারাজ ছিলেন, তার নাম সিদ্ধান্তি মহারাজ, খুব তেজিয়ান মহারাজ, কাউকে ভয় পান না, পরোয়া করেন একবারে। সেই মহারাজ শিষ্যদের মধ্যে কোনো যদি ব্যভিচার দেখতেন, কাপড় টেনে উলঙ্গ করে দিতেন, মানে কাপড় আমাকে দিয়ে দে, তো সন্ন্যাস রাখতে, সন্ন্যাস আমাকে দিয়ে দে, সন্ন্যাস আমাকে দিয়ে দে, কাপড় টেনে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো কাপড় নিয়ে দিতে, যা চলে যা, সন্ন্যাস নিয়ে ব্যভিচার করবি আমি মেনে নেব, একবারে জুতো তুলে মারতাম, কোনো সহ্য করবেন। দু তিনবার সাবধান করতেন সন্ন্যাসী যারা তার আশ্রিত, কেউ কেউ লুকিয়ে গিয়ে কোনো বিধবার স্বামী মারা গেছে তার বাড়িতে গিয়ে সাহায্য করছে, থাকে খবর পেয়ে মারবি কি, সন্ন্যাসীর স্ত্রী প্রসঙ্গ একেবারে নিষেধ, এমনকি বাক্যালাপও করতে পারবে না অকারণে, যাবৎ অর্থ প্রয়োজনম, যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া কখনোই স্ত্রী প্রসঙ্গ মহাপ্রভু অনুমোদন করেননি। স্ত্রী মানেই হলো মায়া, যখন তখন তোমাকে গ্রাস করে, দারু প্রকৃতি হরে মনোরপী মন, মহাপ্রভু বলেছেন ওই যে কাঠের পুতুল বানিয়ে শাড়ি লাগিয়ে কাপড়ের দোকানে যে বলো ওইটা দেখলেও বিকার আসবে, দারু প্রকৃতি হরে মনোরপী মন, মহাপ্রভুর শিক্ষা। কিন্তু আমরা এখন ফ্রি সমাজ হয়ে গেছে, অ্যাডভান্স সোসাইটিতে সাধুরা অ্যাডভান্স হয়ে গেছে, এখন সাধুরা এখন অ্যাডভান্স সাধু, এরকম তার চাল চলন চলা ফেরা বলা এসে দেখলে বলবে অ্যাডভান্স সাধু, এটা সাধু আবার দুরকম হয়ে গেছে, আমরা জানতাম এত সাধু একরকমই হয়, সাধু কখনো দুরকম হয় না, এখন আমাদের জানতে হচ্ছে এই পরিস্থিতিতে সাধু দুরকম, এই অ্যাডভান্স সোসাইটি তা শুন, হ্যাঁ এইরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। তো সেখানে বলছেন অজাত শত্রুভাব, কেউ তার শত্রু নেই, যে মহারাজ উদাহরণ দিচ্ছিলাম তিনি কঠোর সাধন করেন, সেই জন্য কোনো এক ভক্ত, তিনি অন্য এক মহারাজের শিষ্য ওইখানে থাকেন ওই মঠে, সে রাগ করে বলে মহারাজকে মেরেই ফেলবো আজকে, এবার মহারাজ শুয়ে রয়েছেন শীতকালের সময় কম্বল মুড়ি দিয়ে, আর ঘটনাক্রমে মহারাজ কেন যে ভগবানের ইচ্ছায় যেদিকে মাথা দেন, আজকে কি জানি হঠাৎ কি বই পড়তে পড়তে উল্টো দিকে মাথা দিয়ে কম্বল কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আর ও মেরেছে একেবারে রাত্রিবেলায় এসে পুরো একবারে কুঠার পুরো মাথায় মেরেছে ভেবেছে, আর মহারাজ আ করে উঠে পড়েছেন, উঠে দেখেন পা দিয়ে রক্তের দাগ, আর যে মেরেছে তাকে চিনতে পারলেন, পালিয়ে গেল, হইচই পড়ে গেল, লোক চলে এলো সব, এসে এবার কেউ কেউ অনুমান করলো, কেউ কেউ গিয়ে গোপনে ডায়েরি করে দিয়ে এলো, থানায় তোলা হলো, থানার পরে তাকে এবার কাঠগোড়ায় দান করানো হলো, মহারাজকে নিয়ে গেছেন, মহারাজকে নিয়ে গেছে, মহারাজ দেখুন এই তো আপনাকে অ্যাটেম্প টু মারা মারবার চেষ্টা করেছিলেন, দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন, এই তো মেরেছিল আপনাকে, মহারাজ আস্তে আস্তে চোখটা তুলে ওর দিকে করুণভাবে তাকালেন, কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তার চোখের দিকে, তাকিয়ে উকিলকে বললেন, ব্যারিস্টারকে বললেন, মারিনি, কি বলছেন, এই তো মেরেছিল, ঠিক করে দেখুন। আমি ঠিক করে দেখেছি, এ মারেননি, বেকসুর খালাস করে দিল, কেন ওর পানিশমেন্ট তো পাবে। আমি একে করুণা করলেন, উনি জেলে গিয়ে কষ্ট পাবে, বরং যদি এই যদি কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে আসে, আমার গায়ে আমার বুকে জড়িয়ে ধরব, তুই এই শাসনের জন্য তুই আমাকে ভুল বুঝেছিলি, এটা আমি কাকে করেছিলাম, কেন করেছিলাম বল, আমি তো কঠোরতা দেখিয়েছি, কিন্তু এই কঠোরতা আমি যে কঠোরতা প্রদর্শন করেছিলাম, তারপরে সেখানে কি কোনো হিংসা ছিল না, তোকে চরম মঙ্গলের রাস্তায় নিয়ে যাব, কোনো না কোনো হতে পারে। তাহলে দেখুন বৈষ্ণব কেমন হয়, উনি দেখে ফেলেছিলেন কে মেরেছে, তাকেই দাঁড় করানো, তথাপি তিনি পুরো অস্বীকার করলেন না, মারেন একে বাঁচিয়ে দিলেন। এরা হলো সাধুগুরু বৈষ্ণব। হরিদাস ঠাকুরের উদাহরণ দিন, ২২ বাজারে কালনা মুল্লুকে তাকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে একবারে রক্তে রক্ত করে দেওয়ার অবস্থা, তথাপি হরিদাস ঠাকুর বলছেন ভগবানের কাছে, ভগবান এরা জানে না, এদেরকে ক্ষমা করে দিও তুমি। মুসলমানগুলো বলছে, যারা মারছে তারা বলছে, এত জায়গায় মারলাম তুমি এখনও মরছো না, আর আমাদের এখন শাস্তি পেতে হবে জানো, আমাদের কথা ছিল তোমাকে মেরে ফেলে দেবো গঙ্গা। হরিদাস ঠাকুর বললেন, তাই নাকি, আমি না মরলে তোমাদের কষ্ট হবে, তা দেখো তো আমি মরছি, বলে শ্বাস ফাঁস বন্ধ হয়ে গেল, হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে নিলেন, টান মেরে গঙ্গার মধ্যে ফেলে দিল, কেন মুসলিম ধর্মেতে গঙ্গাতে ফেলে দেওয়া মানে ওদের অসৎগতি হবে, ঠিক উল্টো, যা যা আমাদের তা তা উল্টো, কলা পাতা সোজা খাবো আমরা, ওরা উল্টো খাবে, আমরা পশ্চিম দিক পূর্ব দিক বসবো, ওরা পূর্ব পশ্চিম দিকে, ঠিক উল্টো। এগুলো ইচ্ছে করে, এই ভাগবতেই এসব প্রসঙ্গ আছে, ইচ্ছে করে এটা প্রথম থেকেই রয়েছে, ঠিক উল্টো, গঙ্গায় ফেলে দে বেটাকে, গঙ্গায় ফেলে দে বেটা, হরি হরি বলতো বেটাকে গঙ্গায় ফেল, অসৎগতি হয়ে যাবে, গঙ্গায় ফেলে দে, অসৎগতি হল, গঙ্গায় ভাসতে ভাসতে হরিদাস ঠাকুর শান্তিপুরে চলে এলেন। শান্তিপুর এবার অদ্বৈত গোসাইয়ের ওখানে, সেখানে দিব্যি উঠে হরিনাম করতে আরম্ভ করলেন, অনেক কথা সেসব। তা হরিদাস ঠাকুরকে ২২ বাজারে প্রাণ নিয়ে নেওয়ার চেষ্টা করলেও হরিদাস ঠাকুর কি কাউর অমঙ্গল চিন্তা করেছিলেন কি, করেন, যিনি ভগবত সম্বন্ধে জগৎকে দেখতে শিখেছেন তিনি কাউর অনিষ্ট চাইবেন কি। তথাপি যদি বলেন কেন, আমরা দেখেছি শাস্ত্রে প্রমাণ আছে, কখনো কখনো কোনো সাধু বা ঋষি অভিশাপ দিয়েছেন, দিয়েছেন কি না, নারদ জি অভিশাপ দিয়ে, যাও বেটা বৃক্ষ জনিলে ভাবতে হবে, হলো না, তাহলে কেন, সেখানেও শাস্ত্র প্রমাণ দিয়েছে ওটা যে তুমি যে চোখেতে দেখছো ওটা অভিশাপ, বাস্তবিক এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ ছিল, নলকুবর কখনোই ভগবত দর্শন করতে পারতো না, এত ঐশ্বর্য আমাদের স্ফীত, ঐশ্বর্য আমাদের এত অহংকার এসে গেছিল, নারদজি ওদের অভিশাপ দেওয়ার ফলেতে ওরা কাঁদতে কাঁদতে পায়ে পড়ল, তখন বলে যা দ্বাপর যুগে কৃষ্ণ তোদের বৃক্ষ জন্ম হবে, কিন্তু হবে হচ্ছে গোকুলে, তখন পরাত পরাক্রেশ্বর এই ছোটো বয়সে তোদেরকে উদ্ধার করবে, ভগবত দর্শন হবে। তাহলে নারদজির অভিশাপ তো দেখলেন, কিন্তু অভিশাপের ফলে কি হলো, আমরা বলি সাপে বড় বলি না, আর সাপে বড় হয়েছে, সেরকম সাপেতে বড় হয়, ঋষিমুনিগণের যদি অভিশাপ হয়, সাধুগুরু বৈষ্ণব যদি কাউকে অভিশাপ দিয়ে দেয়, তার দ্বারা অমঙ্গল তো হবেই না, উল্টে আরও মঙ্গলের রাস্তা খুলে যায়। এইভাবে সাধুর ডেফিনেশন দিচ্ছেন, তিতিক্ষবহ কারণিকহ সুহৃদহ সর্বদেহিনাম অজাতশত্রবহ শান্তহ, তারা শান্ত প্রকৃতির হয়, কেন শান্ত কাকে বলে, শান্ত কাকে বলে, শান্ত কাকে বলে, সে সম্বন্ধে শাস্ত্র বিচার করে বলেছেন যে যখন কাউর হৃদয় থেকে বিষয় চলে যায়, একমাত্র কৃষ্ণ বিষয়ে থাকে সেই শান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, ভালো করে মাইন্ড ইট কী বলছি, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এ কি বলা হলো? ভক্তি মানে যারা ভোগেতে রমণ করছেন, ভক্তি যারা মুক্তিতে যাচ্ছেন, তারা যারা সিদ্ধি চাইছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, দে আর অল রেস্টলেস, তাদের হৃদয়তে শান্তি বলে কিছু নেই, চাহিদা আছে। যখনই ডিম্যান্ড থাকবে তখন তার ডিম্যান্ড ফুলফিল্ডের জন্য ইচ্ছা থাকবে, তখন শান্ত কী করে হবে? হবে যে চিত্ততে কোনো ডিম্যান্ড নেই, চাহিদা বলে কিছু নাই, সেখানে কি দেখছি আমরা? বলছে কৃষ্ণভক্ত সর্বদাই নিষ্কাম হয়, একমাত্র কৃষ্ণভক্তের হৃদয়তে কোনো কামনা বাসনা বলে কিছু থাকে না, তাই জন্যই তাদেরকেই শান্ত বলতে হলে একমাত্র তাদেরকেই অ্যাকচুয়াল ডেফিনেশন কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। শান্তের যদি ডেফিনেশন চায় এইটা বলবেন, বেশি কথা না বলে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। নিষ্কাম মানে কামনা বাসনা, তাহলে শান্তাহা সাধবহ সাধুভূষণা। এই যে গুণাবলী আমি বললাম, যতগুলো গুণাবলী কপিলজি মহারাজ মাকে বলছেন, দেবাহতী মাকে, মা এই যে গুণাবলী আমি সাধুর বললাম, এগুলো সাধুর জীবনের ভূষণ। ভূষণ মানে সাধুরা তো গয়নাগাটি পরে না, কিছুই পরে না, কোনো মতে একটা কপিল একটা ফালা কাপড় পরে চল, কখনো তাও নেই, নির্জনে থাকলে তো তা কপিনটা পরে ভজন। তাহলে এই সাধুদের ভূষণ কি? এই গুণগুলো যেগুলো গুণ বলা হলো সেই গুণগুলোই তাদের সাধু জীবনের ভূষণ মানে অলঙ্কার। যেমন আমরা যদি ভাষা লিখি, ভাষাতে অলঙ্কার বলে একটা কথা আছে, যারা পড়েছেন তারা জানেন। ভাষাটাকে অলঙ্কৃত করতে গেলে, ভাষাটাকে খুব সুন্দর করতে গেলে কোনো কোনো জায়গায় এখানে অলঙ্কার ব্যবহার করি, ব্যবহার করে ভাষাটাকে আরও মিষ্ট করব, উচ্চ স্তরের করব। তাহলে এটা হলো সাধু জগতের সাধু জীবনের একটা, যা সাধু জীবনের চরিত্রের, সাধু জীবনের সাধু চরিত্রের এটা হলো ভূষণ, ভূষণ স্বরূপ, ভূষণ স্বরূপ এটা সাধব সাধুভূষণা। আর তারা কি করেন? বা যে সাধুর ডেফিনেশন বলতে গিয়ে বলছেন, ময়ি অনন্যেন ভাবেনম ভক্তিং করুবন্তি যে দেরম মৎকৃতে ত্যক্ত কর্মণঃ ত্যক্ত সজ্জন বান্ধবা মদাশ্রয়া কথা মৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধা তাপা নৈতা নমদগত চেতসাহ। তো এতে বাচ্চাগুলোকে নিয়ে আসতে নাই, হরিকথা এভাবে শ্রবণ হয় না, এটা খেলা করার জায়গা নয়, ইয়া পুরো সভাটাকে পুরো নষ্ট করে দেয়, কত বড় অপরাধ হয় এটা জানেন? এটা টাইম পাসের একটা জায়গা, মহারাজের খেয়ে দেয়ে কাহিনি বকবক করছে, একটু বসে শুন কী বলছে। বলছেন, ময়ি অনন্যেন ভাবেন ভক্তিম করবন্তি যে দিরম মৎকৃতে ত্যক্ত কর্মণঃ ত্যক্ত সজ্জন বান্ধবা মদাশ্রয়া কথা মৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধাস্তাপা নৈতান মদগত চেতসাহ। ত এতে সাধবহ স্বাধ্যি সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গস্তেষু সঙ্গস্তেষু অথোতে পার্থ সঙ্গ দোষো হরাহিতে। যারা ময়ি অনন্যেন ভাবে ন, যারা অনন্যভাবে আমাকে ভক্তি করে থাকেন, কুরুবন্তি ভক্তিম কুরুবন্তি যে দিরম, আর আমার জন্য মৎকৃতে ত্যক্ত কর্মণাহ, আমার জন্য তারা সমস্ত জগলের সমস্ত কর্মকে ত্যাগ করেছেন, জাগতিক কর্ম সজ্জন বান্ধবকে ত্যাগ করে দিয়েছেন, মৎকৃতে ত্যক্ত কর্মণাহ ত্যক্ত সজ্জন বান্ধবাহ, সজ্জন বান্ধব সবাইকে ত্যাগ করেছেন। আর মদাশ্রয় কথা মৃষ্ঠা, কেবল আমার কথা কীর্তন আমার চিন্তন নিয়ে থাকে, মদাশ্রয় কথা মৃষ্ঠা শৃণন্তি তারা শোনে, শোনে ওইসব কথা আবার বলে, শৃণন্তি কথায়ন্তি সব তারা আমার সংক্রান্ত কথা শোনে এবং বলে, আর বিভিন্ন ধরনের তপস্যা করে। কীরকম? একাদশী আদি ব্রত তপস্যা ইত্যাদি করে। তপন্তি বিবিধা তাপা, তপন্তি বিবিধা স্তাপা, বিভিন্ন তপস্যা করে থাকে। নৈতান মদগতি চেত, এবার তারা আমার প্রতি তাদের এত আকর্ষণ, মদগত চেতসহ আমার হৃদয়ের প্রতি তাদের একেবারে আকর্ষণ, আমার প্রতি তাদের হৃদয়ের আকর্ষণ। হে মা, এদেরকে সাধু বলে যান। হে সাধ্বি, হে সতী সাবিত্রী, এখন আর মা বলছেন না, হে সতী সাবিত্রী, তয় এতে স্বাধা সাধ্বি সর্বসঙ্গ বিবর্জিতা, এরা জগতের কাউর সঙ্গ করে না মা। হে সাধ্বি, এরা গুণময় জগতের, এরা গুণময় জগতের কোনো কাউর বা কোনো বস্তুর বা কোনো ব্যক্তির সঙ্গ করে না। তাই জন্য এদের সঙ্গ যদি তুমি প্রাপ্ত হও, এদের সঙ্গ যদি তুমি করো, তুমি কৃতকৃতার্থ হবে। কি বলা গেল, সঙ্গ স্তেষু, বলছে তয় এতে সাধব সাধ্বি সর্বসঙ্গ বিবর্জিতা, এরা জড় জগতের কোনো গুণময় জগতের কোনো সঙ্গ তারা করেন না, তারা সর্বসঙ্গ বিবর্জিত। তাই জন্য তোমাকে বলছি সঙ্গ স্তেষু অথতে পার্থ, পার্থহা মানে হচ্ছে অতএব তোমাকে ওই ধরনের সঙ্গ প্রার্থনা করতে হবে, অর্থাৎ ওই ধরনের সঙ্গ তোমার চাই। যদি তুমি এই প্রকৃতির ত্রিগুণের অতীত হতে চাও, যদি তুমি এই ত্রিগুণের অতীত হতে চাও, যদি তুমি এই জগতের যে ত্রিগুণ সেই অতীত হতে চাও, তাহলে এই ধরনের সাধুগুলোর সঙ্গ যদি তুমি করো, যদি এই ধরনের সাধুগুলোর সঙ্গ তুমি করো, তাহলে তোমার সাধুসঙ্গ হবে এবং তুমি সঙ্গে সঙ্গে কী হবে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এই সর্বসিদ্ধি হয়। তারপরে সত্য কথা বলছেন, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেটা আবার ব্যাখ্যা। সতাং প্রসঙ্গাদ মম বীরজ সংবিত ভবন্তি হিতকরণ রসায়ন কথা তজ্জোসনাদ আসু অপবর্গবৎমনি সধ্যারতির ভক্তির অনুক্রমিষ্যতি। সতাং প্রসঙ্গাদ, কেন সাধুসঙ্গের কথা বলা হচ্ছে? শাস্ত্র বলছেন ভাগবতে, অত দুঃসঙ্গ মুৎসৃজ্য, অত দুঃসঙ্গ, এই যে এতগুলো ঘটনা বললাম যে কারণে বন্ধনের কারণ হয়, সেটা জেনে এবার বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? শাস্ত্র ভাগবত বলছেন, অত দুঃসঙ্গ মুৎসৃজ্য, দুঃসঙ্গ সর্বতোভাবে ত্যাগ করে দিয়ে দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, এই জন্য বুদ্ধিমান ব্যক্তি সৎসঙ্গ করবেন। অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, কেন বলছেন? সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, কী করবে বলে? এই সাধুসঙ্গ এই জন্য করবে, সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, তার হৃদয়তে যে বন্ধন আছে সেই বন্ধনটাকে, যেসব ব্যাসন, ব্যাসন মানে বন্ধন, বিভিন্ন রকম কামনা বাসনা বিভিন্ন রকম নেশা ভাং সবকে ব্যাসন বলা হয়। এই দুর্বাসনা দুর্ব্যাসন এগুলো সব সাধু কী করবে, তার মূল থেকে কেটে উড়িয়ে দেবে। কি করবে? সন্ত এব অশ্ব ছিন্দন্তি, তার এই ব্যাসনগুলোকে কেটে উড়িয়ে দেবে। সন্ত এব অশ্ব ছিন্দন্তি, কী করে কাটবে এই সমস্যাগুলো, তার যে সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, উক্তি মানে প্রবচন, নিজের প্রবচনের দ্বারা, নিজের প্রবচনের দ্বারা সাধু কী করবেন, হরিকথার দ্বারা তত্ত্বজ্ঞানের দ্বারা প্রবচনের দ্বারা তার হৃদয়ে যত রকম বন্ধন আছে সেটাকে কেটে দেবেন। সেই জন্য বলছেন কি করবেন, বলছেন এই জন্য এইখানে বলছেন, অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, এখানেও এই ধরনের কথা বলছেন। সতাং শতাং প্রসঙ্গ্যাদ মম বীর্য সংবিত ভবন্তি হিত কর্ণ রসায়ন কতহ। কি বলছেন? আমার শতাং প্রসঙ্গাদ সাধুগণের সঙ্গ হওয়ার মানেই হলো, সাধুগণের সঙ্গ হলে কী হবে বলে, শতাং শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিত কর্ণ রসায়ন কথা। সাধুগণের সঙ্গে কাছে গেলেই তারা অপ্রাকৃত জগতে তীব্র বীর্যবতী হরিকথা তারা বলবেন। এই হরিকথার ফলে কি হবে, তার হৃদয়ের বন্ধন কেটে যাবে, তাই তো? বাস্তবিক সঙ্গ করলে কেটে যাবে। এই জন্য বলছেন শতাং প্রসঙ্গ্যাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়নক। হরিকথা হবেই হবে, হিতকর্ণ হিত কান কর্ণ এবং হৃদয়ের রসায়নস্বরূপ সেই বীর্যবতী কথা হবে। আর সেই কথা যদি কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে, যদি সেই কথা কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে, যদি সেই কথা কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে তাহলে তার কী হবে বলছে, তজ্জোষনাথ, যশোনাথ মানে সেবা করলে, তজ্জোষনাথ আশু মানে শীঘ্র তাড়াতাড়ি, অপবর্গ বর্তমানি, অপবর্গ পবর্গ আর অপবর্গ, পবর্গের কথা আমি বলেছিলাম, পয়ে পাপ ফয়ে ফলভোগ ইত্যাদি সব ব্যাখ্যা করেছিলাম, হ্যাঁ, পয়ে পরিণতি বিপরিণতিও বলে অনেকে, হ্যাঁ, এইভাবে পবর্গের আরাধনা সবাই করে যাচ্ছে। সবাই কিন্তু এই জগতে যারা আরাধনা করছে সব যত কোটি কোটি লোক সব পবর্গের উপাসনা করছে। এইভাবে দেখা যায় অপবর্গ বর্গে অপবর্গের কেউ উপাসনা করে না। অপ মানে পবর্গের বাইরে যেটা আছে সেটা হচ্ছে কি, এরা হচ্ছে অপবর্গ মানেই হচ্ছে এই জড়জগতে যে পবর্গ যে ব্যাখ্যা করলাম এর বাইরের জিনিস, অর্থাৎ অপ্রাকৃত জগতের নিত্য জগতের। অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। তাহলে বলা হলো তজ্জোষনাথ আশু অপবর্গ বর্তমানি, অর্থাৎ অপবর্গের রাস্তা অর্থাৎ ভগবানের রাস্তায় যেতে গিয়ে প্রথমে শ্রদ্ধা হবে, তারপর রতি হবে, তারপর ভক্তি হবে, অনুক্রমে সত ধীরে ধীরে হয়ে যাবে। এইভাবে দেখা যায় মাকে বললেন, ভগবান বলছেন দেবাহুতি এর পরে আরো কিছু প্রশ্ন করছেন, প্রশ্ন উত্তর চলছে। একবার কপিলজি ভগবান বিভিন্ন উত্তর দিচ্ছেন, আবার দেবাহুতি মা এর শুনছেন, আবার দেবাহুতি মা এবার প্রশ্ন করছেন, আমি দেখো সভাপতি, আমি মেয়ে ছেলে, আমি স্ত্রী জাতি, এমনিতে আমার বুদ্ধি কম, বিচার শক্তি কম, এমনভাবে এমনভাবে বিচার করে বড় যাতে আমার পক্ষে বোঝবার সুবিধা হয়। এইভাবে যখন বললেন তখন মৈত্রী মুনি বলছেন, কপিলজি মায়ের হৃদয়ের কথা বুঝতে পেরে এবার ভেতরের তত্ত্ব আমনায়, হ্যাঁ, তত্ত্ব আমনায় অবজত প্রবদন্তি সাংখ্যম প্রবাচ বৈ ভক্তি বিতান যোগম। এবার মায়ের হৃদয়ের কথা বুঝতে পেরে এবার গোপন তত্ত্ব সব এবার খুলতে আরম্ভ করে বেড়ে বেড়ে। ভগবান বলছেন আমার ভক্তিকে কোটি কোটি বার সেলাম দিতে হয়, দণ্ডবত করতে হয়। কেন? অনিমিত্তা অনিমিত্তা অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী, আমার ভক্তির কারোর সঙ্গে তুলনা হবে না। কেন মা? মানে অনিমিত্তা ভগবতী ভক্তি, যেখানে অহেতুকী ভক্তি রয়েছে, অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী, সিদ্ধির তোমাকে এক্সট্রিম পয়েন্টে নিয়ে যাবে, সিদ্ধের গরিয়সী, সিদ্ধি যাকে বল তার টপমোস্ট ওপরে চলে যাবে। আমার যে অহেতুকী ভক্তি, অনিমিত্তা ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী, কেন বলে, ওই ভক্তি যখনই হৃদয়ে আবির্ভাব হয় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কি হয়, মানে যারা ত্বাসু যা কোষম নির্গিল নির্গীর্ণম অনলো যথা, আগুন যেমন তার সামনে যা পড়বে তাকে পুড়িয়ে ছাই করে দেয়, সেরকম ওই ভক্তি, নির্গুণা ভক্তি, যখনই তোমার হৃদয়তে উদিত হবে, তোমার হৃদয়ের কামনা বাসনা যত দুর্গন্ধ দূষিত সব জ্বালিয়ে পুড়িয়ে কী করে ছাই করে দিয়ে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে। বলছেন যারা তাসু যা কৌশম নির্গেরিলম আনলো ইথা, লিঙ্গ শরীরকে এই সম্বন্ধে একটু বলা ভালো। আমি আলোচনা করলে অনেকে হয়তো বুঝতে পারছেন না, মানুষের এই যে মোটা দেহটা যেটা কখনো কখনো কখনো পুরুষের রূপ ধারণ করে, কখনো কখনো স্ত্রী রূপ ধারণ করে, কখনো বাঘের রূপ, কখনো ভাল্লুকের রূপ, কখনো গাধার রূপ, কখনো গরুর রূপ, মশার রূপ, এগুলো কর্মফলে এগুলো হয়ে থাকে। এখানে আমাদের বোঝা দরকার এটাকে বলে স্থূল শরীর, পাঞ্চভৌতিক শরীর। এর ভেতরে সূক্ষ্ম শরীরের কথা আমি বলেছি, মন বুদ্ধি চিত্ত অহংকার এর ব্যাখ্যাও আমি করেছি। তাহলে বাইরের যে শরীরটা এটাকে বলে পাঞ্চভৌতিক শরীর, রক্ত মাংসের শরীর, এরা কিছুদিন পরে আর থাকবে না। যেমন আমরা ছোটোবেলায় ফানুসের মতো খেলতাম, সাবানের জলে সাবানের জল করে আর একটা পাইপ নিতাম, হু করে নাম ফুটবুদ উঠত, বুদবুদ উঠত, আর বুদবুদগুলো কী হতো কিছু দিকে ফট ফেটে যেত। এই জীবগুলো সব বুদবুদের মতো, জলের মধ্যে বুদবুদ উঠেছে ফট করে ফেটে গেল, কিছুদিন থাকলো এরকম উঠছে ফট ফেটে গেল। জল বুদবুদবধ, জল বুদবুদবধ, এটা শঙ্করাচার্য সুন্দরভাবে শঙ্করাচার্য অন্য অন্য ভাবে বর্ণ। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আবার অন্য কীর্তনে কমল জল দল জীবন টল মাল করেছেন তো, ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর কীর্তন হয়েছে। কমল জল দল, কমলের পাতার উপরে যেমন জল রাখলে পরে জল কখনো পদ্ম পাতায় লাগে না আর গড়িয়ে পড়ে যায়। কমল জল দল জীবন টল মাল ইত্যাদি কিছু এইভাবে কীর্তন লিখেছে। তো সেরকম কেউ কেউ বুদবুদ বলছেন, কেউ জল, কেউ কেউ বলছেন যে পদ্মপাতার জল, ঠিকই, কেউই মিথ্যে বলছেন না, কথাটা ঠিক। তাহলে এই যে লিঙ্গ শরীরটা এটা কি হবে মহারাজ? বল তোমার যদি স্থূল শরীরটা মরে যায়, যে কোনো বয়সেই চলে যেতে পারে, ছোটো বড় কোনো বয়সের ঠিক নেই, কেউ শিশু বয়সে মরে যাচ্ছে, কেউ বড় বয়সে মরছে, কেউ 100 বছরে মরছে, মরার তো কোনো টাইমের ঠিক নেই, যা যখন সময় হবে চলে যাবে। কিন্তু মরবার সময় যদি লিঙ্গ শরীরটা ধ্বংস না হয় ততক্ষণ পর্যন্ত তার বিপদ আছে। বোঝা গেল কী বললাম? স্থূল শরীরটা তো আগুনে পুড়িয়ে দেবে বা কেউ মাটিতে দিয়ে দেবে, কিন্তু যেটা লিঙ্গ শরীর ভেতরে আছে মন বুদ্ধি চিত্ত অহংকার, সেটাকে যতক্ষণ পর্যন্ত র্যাপচার চুরমার করে দিতে হবে। শরীর থাকতে থাকতে লিঙ্গা শরীরটাকে একবারে ধ্বংস করে দিতে হবে। যেটা হরিনাম কীর্তনেতে মহা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, লিঙ্গভঙ্গ হয় অনায়াসে, হয় না? তোমার নাম যদি একটু উদয় হয় তাহলে সব রকম সুবিধা হয়ে যায়। সকালবেলাকার কীর্তনেতে করেন, আর গৌরকিশোর বাবাজি মহারাজ না বংশীদাস বাবাজি মহারাজ বলছে, তুমি তো গাইয়াই গেলা, তুমি তো গেয়েই গেলে, তোমার তো অনুভব হলো না, তুমি তো গাইয়াই গেলা, যার ফাটলো তার ফাটলো, তুমি কি বুঝবা? হ্যাঁ, খালি গাইয়াই গেলা তুমি। যারা অনুভবের সঙ্গে গান এইসব কীর্তন করেন তাদের হৃদয়কে স্পর্শ করেন, তব অল্প স্ফূর্তি পায়, উগ্র তাপ দূরে যায়, হ্যাঁ ইত্যাদি কীর্তন করেছে। আর লিঙ্গভঙ্গ হয় অনায়াসে, ভগবানের নাম একটু যদি উদয় আর লিঙ্গভঙ্গ হয়ে যায়। লিঙ্গভঙ্গ হতে গেলে কামান ডাকতে হবে না, বন্দুক ডাকতে হবে না, লিঙ্গভঙ্গ করতে গেলে সাধুসঙ্গ করতে হবে, ভগবানের নাম করতে হবে, তাহলে লিঙ্গ শরীর অর্থাৎ লিঙ্গ শরীর মানে যেটা বন্ধন করে রেখেছে জড় জগতের সঙ্গে। একটু আগেই যে আমি আলোচনা করলাম, কেউ সব ভুলে যায় নাকি, চিত্তটা যেমন এই জড় জগতের সঙ্গে বেঁধে রেখেছে ত্রিগুণের সঙ্গে, এই এই অন্তঃকরণ এটা লিঙ্গ শরীর বলা। যতক্ষণ জীবাত্মার লিঙ্গ শরীর ধ্বংস না হবে ততক্ষণ এই জগৎ থেকে সে যেতে পারবে না। মরবে আবার জন্ম, মরবে আবার জন্ম। যে জীবনেতে লিঙ্গ শরীরটাকে র্যাপচার করে দিয়ে ভেঙে দিয়ে চলে যেতে পারবে তখন সে মুক্ত হয়ে গেল, তখন আর বন্ধন থাকবে না। এই জন্য সাধু সঙ্গের দ্বারাই এই অন্তঃকরণ ভক্তি হৃদয় আসবে, ভক্তির গ্রেড আছে কি করে আসে, তখন তার ভেতরের যে লিঙ্গ শরীর এটাকে পুড়িয়ে ছাই করে দেবে, আর কোনো সমস্যা থাকে তখন পুরুষ মুক্ত হয়ে যাবে। তখন সে আনন্দের সঙ্গে ভজন করতে করতে হৃদয়েতে আমার রূপ অবলোকন করবে, হৃদয়েতে আমার রূপ দেখতে পাবে, ভগবান নিজের রূপের বর্ণনা করেছেন কীরকম সুন্দর আমার রূপ দেখতে পাবে। পশ্যন্তিতে পশ্যন্তিতে মে রুচিরাম বসন্ত প্রসন্ন বক্তারুণ লোচনানি রূপানি দিব্যানি বরপ্রদানি স্বাকম বাচম স্পৃহনীয়াম বদন্তি পশ্যন্তি তে মে রুচিরাম্ব সন্তহ প্রসন্ন বক্তা রুণলোচনানি রূপানি দিব্যানি বরপ্রদানি স্বাকম বাচম স্পৃহনীয়াম বদন্তি। অপূর্ব শাস্ত্রে এইসব বর্ণনা আছে, রূপের বর্ণনা, এইসব আমার হাসি দেখবে, আমার রূপ হৃদয়তে দেখতে পাবে ভজন করতে করতে। আর তারপর বলছেন মাকে দেখো, মদভয়াদ বাতি বাতোয়ম সূর্যস্তপতি মদভয়াদ বর্ষতি ইন্দ্রম দহতি অগ্নি মৃত্যুশ্চরতি মদভয়াদ। কি বলছেন, মদভয়াদ বাত বাত বাতি বাতোয়ম, এই যে বাতাস হয়েছে আমার ভয়েতে মা, সূর্যস্তপতি মদভয়াত আমার ভয়েতে সূর্য তাপ দিচ্ছে, ইন্দ্র আমার ভয়েতে বর্ষা দিচ্ছে, যার জন্য তো ওই যে ইন্দ্র যজ্ঞ বন্ধ করে দিয়ে বলল, ইন্দ্র কি করবে বাবা, ইন্দ্র কি করার আছে, কর্মফলে জীবে সব চলে। এই জন্য বলছেন বর্ষতি ইন্দ্র দহতি অগ্নি, আগুন যে পোড়াচ্ছে সেটা আমার ইচ্ছায়, আমার আদেশে বর্ষা দিচ্ছে ইন্দ্র, আগুন পোড়াচ্ছে মৃত্যুশ্চরতি মদভয়াত, এ কথাটা জেনে রেখো মা। এইভাবে যে আমাতে এতাবানেব লোকে অস্মিন পুংসাম নিঃশ্রেয়স নিঃশ্রেয়স উদয় তীব্রেণ ভক্তিযোগেন মনোময়ী অর্পিতম স্থিরম, যখনই আমাতে চিত্ত স্থির হয়ে যাবে আমার প্রতি ভক্তি হবে, এটাকেই বলে এতাবানেব লোকে অস্মিন পুংসাম নিঃশ্রেয়স, এইভাবে নিঃশ্রেয়স মানে একবারে চরম মঙ্গলের রাস্তা খুলে যাবে। তীব্রেণ ভক্তিযোগেন মনো ময়ী অর্পিতম স্থিরম, তীব্র ভক্তির যোগের দ্বারা আমাতেই মনটা স্থির হয়ে যাবে, আর মন কোনো জায়গায় যাচ্ছে না, যতই লোভ দেখাও, যতই আকর্ষণ দেখাও, প্রলোভন দেখাও, চিত্ত আর কোথাও নড়ছে না। এই অবস্থাটাই হচ্ছে প্রার্থনীয়। এবার এবার কপিলজি মহারাজ সাংখ্যযোগের বন্দনা করছেন, কীভাবে সতরজ তমগুণ গুণের দ্বারা জীব সকল অভিভূত হচ্ছে, কীভাবে এ শরীরটা জন্মলাভ করছে, শরীরটা পঞ্চভৌতিক পঞ্চভৌতিক, আমরা সেদিনকে আলোচনা করেছিলাম পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্র বলেছি পঞ্চভূত, সব মিলিয়ে কুড়িটা হলো, তার সঙ্গে আমার মন যদি হয় আরোটা যোগ হলো একুশটা হলো, তাহলে প্রকৃতি আছে, জীব আছে, কাল আছে, সব নিয়ে ২৪টা তত্ত্ব। সাংখ্যতে ২৪টা তত্ত্ব আলোচনা করা আছে, কখনও কাউকে এক্সটেন্ড করে ২৮টা তত্ত্ব আমি সেদিনকে বলেছিলাম, সেগুলো সমস্ত আলোচনা করা আছে, কি করে বন্ধন করে প্রকৃতি এবং পুরুষ, কিভাবে এই পরস্পর জড়িয়ে গিয়ে অবিচ্ছেদ্য হয়ে কার্যকারণাত্মক এই বিশ্বকে প্রকট করেছেন, আর বিশ্ব আরামসে চলছে, কার কোনো চিন্তাভাবনা নেই, আরামেই জগৎ চলছে, কি করে চলছে, কোথাকে এলো, এই যে কোনো চিন্তা নেই, সব আরামে ঘুমোচ্ছে। এই জন্য কজ অ্যান্ড এফেক্ট বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন, করে কজ অ্যান্ড এফেক্ট, এর কার্যকারণ কর্তৃত্বে কারণম প্রকৃতিং বিদু, আর ভক্তিত্বে সুখ দুঃখানাম পুরুষম প্রকৃতে পরম। কার্যকরণ কর্তৃত্বে যা কিছু করায় সেটা প্রকৃতি করাচ্ছে, ত্রিগুণটা প্রকৃতি। কিন্তু ভক্তিত্বে ওই যে একজন পুরুষ অভিমান করে ওই ছোট পুরুষ একটা আছে, দুটো পুরুষের কথা বলেছিলাম, একটা হচ্ছে যে সেই পরমাত্মা পুরুষ, একটা হচ্ছে ভোক্তা পুরুষ। কার ভেতরে থেকে আমি স্ত্রী আমি পুরুষ এই বুদ্ধি নিয়ে ভোক্তা, আমি ভোগ করব, ভোগ করলে আমার ভালো লাগবে, এই ভোক্তা অভিমান নিয়ে থাকি। ভক্তিত্বে সুখ দুঃখানাম পুরুষম প্রকৃতে পরম। সুখ দুঃখ ভোগের জন্য যে পুরুষের কথা বলা আছে, ক্ষুদ্র পুরুষ যে ভোগে আসক্ত হচ্ছে তার কথা বলতে গিয়ে বলছেন, এ সুখ দুঃখ এ ভোগ কর, সুখ দুঃখ ভোগ করে কে বলে এ, এই যে ক্ষুদ্র পুরুষ, এর ভক্তিত্ব অভিমান আছে, ভক্তিত্বে সুখ দুঃখানাম। খালে জীব জীবাত্মা জীবের জীবের অন্তঃকরণে দুই রকম পুরুষ বসে রয়েছেন, একটা যে পরমাত্মা পুরুষ, পরাত্মার অখিলেশ্বর ভগবান পরমাত্মা রূপে ক্ষীরোদগোসাঁয় অনিরুদ্ধ বিষ্ণু, আর এক রয়েছেন ক্ষুদ্র আমি, যার গঠনগত বৈচিত্র্য এক, যার গঠনগত বৈচিত্র্য কিন্তু এক। গঠনগত বৈচিত্র্য বলতে এ পরমাত্মা হল চিৎ গঠন আর এরও চিৎ গঠন, চিৎ প্রকৃতি, প্রকৃতি এক। যেমন বরফ আর জল, বরফটাও জল এটাও জল, জলই, কিন্তু আর প্রকৃতিটা চেঞ্জ হয়েছে। ঠিক সেই রকম কার্য কারণ কর্তৃত্বে কারণম প্রকৃতিন বিদু, প্রকৃতির ক্রিয়ামানানি, প্রকৃতি বিভিন্ন রূপ রসের ডালি। যেমন দেখেন মার্কেটে এ বলে আমায় দেখ, এ আমায় দেখ, সব শোকেশের দিকে সব তাকাচ্ছে, কোন কাপড় কিনবে কবে কেন, বলে ওরা ইচ্ছে করে প্রলোভন দেখি সাজিয়ে রেখেছে, তাই লোভ দেখে আমার দোকানে ঢোকে, তাই কি না? কেউ বাবা কেউ কেউ আবার কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রেখে ঢুকলে আগে চা এবং ঠান্ডা খাইয়ে দেবে, খেয়ে মুখটাকে মেরে দিল, আমার দোকানেই কিনতে হবে। এইভাবে দেখা যাচ্ছে যে এইভাবে তারা কি করছেন, প্রকৃতি ক্রিয়া মানানি, প্রকৃতি বিভিন্ন রূপ রস রং বিভিন্ন ডালি তোমাদের কাছে সাজিয়ে রেখেছে, আর তোমরা উড়ি বাপ লোভনীয় বস্তু ঝাঁপিয়ে পড়ছে। যেমন পতঙ্গের উদাহরণ আমি ১১ স্কন্ধে আলোচনা করব, দেখব দেখাবো যে পতঙ্গ, পতঙ্গ কিছু মানা করলেও শুনবেন, এটা যে আগুন এটাতে ঝাঁপ দিস না বললেও হবে না, শুনবে পতঙ্গ ওই ওই আগুনেই ঝাঁপ দেবে, ওর ওই আগুনটাই ভাল লাগে। পতঙ্গকে হাত মানা করলেও শুনবে, ঘুরে ফিরে ওই আগুনে পড়বে, টানা পুড়ে গেল, ছটফট চললো, মরে গেল। সেরকম জগতের লোক রূপের আশায় দৌড়া চেন পেছনে ওর পেছনে, আর গলায় যদি একটা সোনার চেন থাকলো, একটা বাইক থাকলো, তো কোনো কথাই নেই, আরও ভালো হল। এরকম ধরনের অবস্থা, এত নিচুতে নেমে গেছে সমাজ যে কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো সমাজে খুঁজলে পরে আমরা কোনো স্ট্যান্ডার্ড খুঁজে পাচ্ছি না, একটা কোনো স্ট্যান্ডার্ড পাচ্ছি না, যে এই স্ট্যান্ডার্ড হলে মিনিমাম এখান থেকে এবার ওঠাবার চেষ্টা করবো, কোনো স্ট্যান্ডার্ড নেই, যে কোনো সমাজের তো একই অবস্থা। এরকম অবস্থার মধ্যে সব পড়ে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতি ক্রিয়া মানানি, সবই প্রকৃতি করাচ্ছে, আর সবার এর মধ্যে ডুবে রয়েছে, এর বাইরে যেতে পারছে না। আর এই যে ২৪টা তত্ত্ব এবং জীবের চিৎ গঠন বৈশিষ্ট্য, ভগবানের চিৎ গঠন বৈশিষ্ট্য, কিন্তু এ মায়া বশীভূত হয়ে থাকে, অর্থাৎ মায়ার কবলে পড়বার সম্ভাবনা আছে, আর ভগবান মায়া বশ। এই অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এভাবে বিচার করলে দেখা যায় জীবগণের এইসব অসুবিধে, প্রকৃতি বিভিন্ন রূপ রস রং বিভিন্ন ডালি সাজিয়ে রেখেছে, এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ বলে এবার সবাই পড়ছে একে অপরের পাল্লায়, ওরে মরছে, আমাদের কিছু করার নেই। সেখানে যদি কেউ এই সাংখ্যযুগের তত্ত্বটাকে অনুভব করে, যেটা কালকেই আমি বাস্তবিক পক্ষে আলোচনা করব, আজকে আলোচনা করলে শেষ করতে তো হবে না, অনেক সময় লাগবে, তো এখানে কি করে এই সাংখ্যযুগের সব তত্ত্ব বর্ণনা করছেন, মন বুদ্ধি চিত্ত অহংকার, এ তারপরে তারপরে এই যে প্রকৃতি পঞ্চভূত রয়েছে, ক্ষিতি অপতেজ মরুদ্বোম, পঞ্চ তানমাত্র শব্দস্পর্শ রূপরস গন্ধ, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই সব বিচার, কাল কর্ম জীব মন এই অন্তঃকরণ আর কি, সব বিচার করলে একটা বিশাল ভাস্ট চ্যাপ্টার। এগুলোকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি যদি অ্যানালিটিক্যালি স্টাডি করে গভীরভাবে সাধুগুরু বৈষ্ণব আনুগত্যে, তখন এই জগতের কোনো কিছু তাকে আর মায়ামোহতে ফেলতে পারবে না। যেমনভাবে এখন সব মায়াতে পড়ছে, সাধুবেশ ধারণ করেও ধাপ্পা ধাপ্পা পিছলে পড়ছে, সব চলে যাচ্ছে সংসারে, সন্ন্যাস নিয়ে বেশ নিয়ে অত সোজা নয়, অত সোজা নয়, অত সোজা নয়, অত সোজা নয়, ভগবানের কৃপা ভক্তি বাবা আবার খুব সোজা। আমি সোজা নয় বলে আপনাদের ভয় দেখাচ্ছি, আবার সঙ্গে সঙ্গে বলছি সবচেয়ে সোজা, ভগবানকে প্রাপ্তি হওয়া এত সোজা, যার থেকে আর কোনো কাজ এত সোজা নয়, সে আবার কি কথা। হ্যাঁ আমি সত্যি কথা বলছি, ভাগবত সামনে নিয়ে ভগবত ভগবানকে প্রাপ্তি করার মতো সোজা কর্ম আর কিছু নেই। কেন, এটা তো স্বাভাবিক আত্মার বৃত্তি, এটা ভেতরের আত্মার যে স্বাভাবিক বৃত্তি, ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা ভগবানের কাছে যাওয়ার কথা, এটা খুলে দিলি হয়ে গেল। ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য কষ্ট করা তো দূরের কথা, ভগবানকে প্রাপ্তি হয়ে বসে রয়েছি, খালি বুঝতে পারছি না ভগবান নেই ভেতরে। কে বলবে ভগবান নেই, ভগবান তো ভেতরে রয়েছে কিন্তু অনুভব করতে পারছি না। তা ভগবানকে প্রাপ্তি হওয়া এটা তো অনুভবের কথা, ভগবানকে পেয়েই বসে রয়েছি, ভেতরেই আছেন, খালি গৌরাঙ্গ বসে রয়েছেন, বোঝে একটু সাবধানে মালাটা করো দেখি। আর সংসার সংসার কারে মিছে গেল কার, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, সংসার সংসার করে কাল চলে গেল। মহারাজ তো আর সংসার নেই, মহারাজ বসিয়ে দিলেই বক বক করবে, আমাদের কত কাজ, সংসার আছে, অফিস যাব, তাই তো। এখানে এই আমরা এই তত্ত্বগুলো যখন আলোচনা করব, তখন মায়ামোহ যারা বাস্তবিক শ্রবণ করেছেন এই সৃষ্টির তত্ত্ব, এখনও যারা এই সাংখ্যতত্ত্ব কিছু আমি বলে, তারপর জীব রহস্য কীভাবে জীবের জন্ম হয়, আত্মার গতাগতি এইসব বর্ণনা করে, তারপর আমরা চতুর্থ স্কন্ধে বেশি দেরি করব না, অনেক কিছু বর্ণনা, কালের বিভাগ আদি বর্ণনা করা আছে, বিভিন্ন ধরনের বর্ণনা করা আছে, অপূর্ব সমস্ত কথা। শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়ন কথ তজ্জোসনাদ আশু অপবর্গবৎমনি সধ্যারতির ভক্তি রমু ক্রমিষ্যতি বাঞ্ছা কল্পতরু সে কে বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমো।